بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات সাইয়াজআল লাহুমুর রহমান উদ্দা। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হেদায়াত দান করেছেন, আমাদের সমস্ত রকমের প্রয়োজন যা কিছু আমরা কথাই চাই অথবা মন থেকে চাই অথবা চাওয়ার আমাদের মধ্যে যোগ্যতা নেই, কিন্তু আমাদের প্রয়োজন সবকিছুই আল্লাহ পাক আমাদেরকে দান করে থাকেন। সে আল্লাহ হচ্ছে আমাদের মাবুদ, যিনি দেন তার জন্য একমাত্রই সমস্ত ইবাদত বন্দেগী। এ উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রাহমাতুল আলামিন, যিনি মানব জাতির উপর অত্যন্ত বেশি স্নেহশীল ছিলেন, মায়া করতেন, ভালোবাসতেন, এই জন্য তাদের হেদায়েতের জন্য, তাদেরকে জান্নাতের রাস্তায় পরিচালিত করার জন্য, তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, এমন কোন চেষ্টায় ত্রুটি রাখেননি, মানুষকে গুমরাহী থেকে, ভ্রষ্টতা থেকে, জাহান্নামের রাস্তা থেকে, তাদের দুনিয়া আখিরাতের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য পেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে বলেছেন, সহিহ বুখারী একটি হাদিসে আছে যে মানুষের উদাহরণ হচ্ছে পোকার মত, রাতে কিছু পোকা মাকড় থাকে, আলো দেখলে ছুটি আসে, আগুন দেখলে ছুটি আসে, এরকম হচ্ছে মানুষের অবস্থা। মানুষ জাহান্নামের আগুনের দিকে ঝাঁপ দিতে যাচ্ছে আর আমি তাদেরকে যথাসাধ্য জানে প্রাণে চেষ্টা করছি এই আগুনে পড়া থেকে রক্ষা করার জন্য। এ হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের আলোচনা হবে ইসলামের দৃষ্টিতে ভালোবাসা সম্পর্কে। ভালোবাসা সম্পর্কে ইতিবাচক আলোচনা করব, আর তারপরে শেষখানে যেসব ভালোবাসা হারাম, যেসব ভালোবাসা আল্লাহকে অসন্তুষ্ট করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ, যেসব ভালোবাসা মানুষের দুনিয়া আখিরাতের ক্ষয়ক্ষতি করে সেদিকে ইঙ্গিত করব। ইসলামের দৃষ্টিতে ভালোবাসা, ভালোবাসা প্রথম আমরা আল্লাহর বান্দা, আল্লাপাকের সৃষ্টি এবং অত্যন্ত দুর্বল আমরা, যত শক্তিশালী হয়ে যান না কেন অত্যন্ত দুর্বল আমরা। আল্লাপাক কোরআনে কারিমে ঘোষণা করেছেন, খলকাল ইনসান ও দাইফা, মানুষকে অত্যন্ত কমজোর করে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা যদি আমরা না পাই তাহলে কখনো আমাদের এই কমজোরির অবস্থায় দুর্বল অবস্থায় বেঁচে থাকা জীবন যাপন করা সম্ভব নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা কেমন করে পাওয়া যাবে এই বিষয়টি প্রথম জানি। মহান আল্লাহ সূরে মারিয়ামের আয়াত নম্বর 96 ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, নিশ্চয় যারা ইমানদার, আর ইমান সম্পর্কে আপনাদের যারা নিয়মিত আসেন জানা আছে ইমানের ছয়টি স্তম্ভ রয়েছে, আল্লাহর প্রতি ইমান, তারপরে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের প্রতি ইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিলকৃত কিতাবসমূহের প্রতি ইমান, যার শেষ কিতাব কোরআনুল কারীম, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি ইমান, আর শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পরে আখিরাত রেখেছেন, আখিরাতের প্রতি ইমান, ভালোমন্দ তকদিরের প্রতি ইমান, এই হচ্ছে ছয়টি ইমানের স্তম্ভ। তাহলে এই মৌলিক ছয়টি বিষয়ের প্রতি ইমান বিশ্বাস থাকতে হবে, আর এর সাথে সংশ্লিষ্ট যত বিষয়গুলি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলি বলেছেন, অথবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি যখন ভবিষ্যৎবাণী নবী সাল্লামের প্রতি যখন ইমান, নবী সাল্লাম যেসব ভবিষ্যৎবাণী করেছেন নবীর প্রতি ইমানের অন্তর্ভুক্ত সেগুলি। এইভাবে এই ছয়টি বিষয়ের মধ্যে সমস্ত ইমানের বিষয়গুলি চলে আসবে। যারা ইমানদার বিশ্বাসী অবিশ্বাসী নয়, আর তার সাথে সাথে ওয়ামেলুস সালিহাত এবং ভালো কাজগুলি করে, ইমানদার হয়ে মমিন মুসলিম হয়ে ভালো কাজগুলি করে, ওয়ামেলুস সালিহাত আল্লাহ পাক বহু বচন বলেছেন, তাহলে বোঝা যাচ্ছে যে কেউ দুটি চারটি কাজ করবে ভালো কাজ, আর বহু ভালো কাজ ছেড়ে দিবে যেগুলিকে আল্লাহ পাক ভালো বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালো বলেছেন, বরং ফরজ ওয়াজিব করেছেন, শুধু সুন্নত মুস্তাহাব বা এমনি সাধারণ ভালো কাজ নয়, নফল ভালো কাজ নয়, অতিরিক্ত ভালো কাজ করলেন ভালো, না করলেন কোনো অসুবিধা নয়, এমন বিষয় নয়। তাহলে কখনো আপনি এই মর্যাদা পাবেন না, যে মর্যাদার কথা যে বিষয়টি আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন, যারা ইমানদার হয়ে ভালো কাজগুলি করে, আর ভালো কাজ বললাম যে যেই ভালো কাজকে আল্লাহ ভালো বলেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বলেছেন, আর বিশেষভাবে যেগুলি ফরজ ও যে ভালো কাজ, এ হচ্ছে ভালো কাজ, আর হারাম নাজায়েজ থেকে অবৈধ কথা কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো কাজ। ভালো কাজ তাহলে দুই রকম, ভালো কাজ হচ্ছে কিছু করা করণীয়, আর ভালো কাজ হচ্ছে কিছু বর্জনীয়, হ্যাঁ, যেগুলি ছাড়তে হবে, না হইলে ভালো না। যেমন ভালো মানুষ হওয়ার জন্য দুই রকম লাগে, আপনি একজন ভালো মানুষ বলার মানে হচ্ছে যে আপনি ভালো কাজ করেন, ভালো কথা বলেন, মন্দ কথা বলেন না, মন্দ কাজ করেন না। যদি আপনার মধ্যে শুধু ভালো কথা বলেন, ভালো কাজ করেন, কিন্তু মন্দ কথা থেকে বাঁচেন না, মন্দ কাজ থেকে বাঁচেন না, তাহলে কেউ ভালো বলবেন আপনাকে। ঠিক তেমনি ভালো কাজের মধ্যে এই দুটি দিক সামিল, যেগুলি করার কাজ বা কথা সেগুলি করবেন বলবেন, আর যেগুলি ছাড়ার কথা কাজ সেগুলিকে ছাড়বেন, হারাম নাজাইজকে ছাড়বেন এবং ফরজ ওয়াজিব কমের পক্ষে আদায় করবেন, তারপরে আরো ভালো কাজ বাড়াবেন, সুন্নাত মুস্তাহাব আর তা নফল। যারা ইমানের সাথে ভালো কাজগুলি করল, ভালো কাজের দুটো মাপকাঠি আছে, মানে দুটো শর্ত আছে, এই দুটো শর্ত যদি থাকে তাহলে সেগুলি ভালো কাজ, আর না হলে ভালো কাজ নাই। সেটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য সেই কাজটি হইতে হবে, আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় চলে হবে, মানে তার অনুসরণে হইতে হবে, তার তরিকে হইতে হবে, একমাত্র আল্লাহর জন্য হইতে হবে, একমাত্র রসুলের তরিকাই হইতে হবে, তাহলে ভালো কাজ। যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ভালো কাজ, তাই না? ফরজ ভালো কাজ না সন্নত ভালো কাজ? সতর রাকাত পড়া ফরজ ভালো কাজ, কিন্তু এই নামাজটি ভালো হওয়ার জন্য দুটো শর্ত। এক হচ্ছে এই নামাজটা যেন কার জন্য হয়? এক আল্লাহর জন্য হয়। যদি গৌস কুতুবের জন্য হয়, হ্যাঁ গৌসিয়া নামাজ, গৌসিয়া নামাজ আছে কবর পূজারীদের কাছে, গৌসিয়া নামাজ সলাতে গৌসিয়া আছে যে হ্যাঁ হ্যাঁ, নামাজ যে ভিতরে অথবা আগে পরে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হইল, তাহলে সে নামাজ ভালো কাজ হইল না? হ্যাঁ শিরকি কাজ হইল, তাই না? নামাজ আল্লাহর জন্য হইতে হবে। তার আর একটা দিক হচ্ছে যে নামাজ পড়ছেন আপনি কিন্তু বাপের ভয়ে পড়ছেন, হ্যাঁ কারো লজ্জাতে পড়ছেন, মালিকের ভয়ে পড়ছেন আপনি, হ্যাঁ চাকরি রক্ষা করার জন্য পড়ছেন। অনেকে আছে ইসলামী প্রতিষ্ঠানে চাকরি করে বলে যে সময়গুলিতে ইসলামী প্রতিষ্ঠানে চাকরি ওই সময় নামাজ পড়ে, ওর খোঁজ নিয়ে দেখেন ফজর নামাজ পড়ে কিনা, জীবনে পড়ে না। তাহলে তো কোন ভালো কাজ হইল? এই নামাজ কার জন্য? তাহলে ডিউটিতে আছেন আসর সময় নামাজ পড়ছেন অথবা মাগরিবের সময়, মাগরিবের ডিউটি এশার ডিউটি, আর জানছেন যে এইখানে যদি ইসলামী সেন্টারে ডিউটি করা যায় নামাজ মাগরিবের সময় না পড়লে এখানে ভাত নেই বেতন নেই, ঠিক না? নামাজ ঠিক আছে, কিন্তু ফজর নামাজ যেহেতু ডিউটি নেই, নিজের বাড়িতে বাসায় আছেন, তখন আর ফজর নামাজ নেই। তাহলে নামাজ কার জন্য? আপনি বলবেন আল্লাহর জন্য, মিথ্যুক আপনি, না নামাজ আল্লাহর জন্য। এই নামাজ আপনার চাকরির জন্য, আপনার পেটের জন্য, এই নামাজ আপনার হ্যাঁ বসের জন্য, কারণ বস অসন্তুষ্ট হয়ে গেলে চাকরি চলে যাবে। তাহলে এই নামাজ হচ্ছে শিরকি নামাজ, ঠিক না? এই নামাজ ভালো কাজ হলো না, কি কাজ হয়ে গেল? শিরকি কাজ হয়ে গেল, শিরিক করলেন আপনি আল্লাহর সাথে। একমাত্র আল্লাহর জন্য হইতে হবে একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে একমাত্র রসুলের তরিকায় হইতে, রসুলের তরিকায় নামাজ না হয়ে যদি আপনার মুরব্বির তরিকায় নামাজ হয়, নামাজ শুরু করলেন নিয়ত পড়ে নামাইতো দিয়ে, যাই নামাজের দোয়া দিয়ে, ইক্তাদায়তো বেহাজাল ইমাম দিয়ে, হ্যাঁ আর শেষ করলেন সম্মিলিত একসাথে মোনাজাত ধরে, তাহলে রসুলের তরিকার নামাজ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয়েছে আর সালাম দিয়ে শেষ হয়েছে, সালামের পরে ফরজ নামাজ যদি হয় তাহলে তাতে জিকির আজকার রয়েছে, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ। রসুলের তরিকায় যদি নামাজ না হয় তাহলে সেই নামাজ ভালো কাজ হইল না, বিদাতি নামাজ তাহলে ভালো কাজ হইল না। বলছিলাম যে ভালো আমলের কথা, ভালো আমল মানে ভালো কাজ। তো আল্লাহ পাক বলছেন যারা ঈমানের সাথে ভালো কাজগুলি করবে, সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন শীঘ্রই অচিরেই তাদের জন্য ভালোবাসার ব্যবস্থা করে দেবেন। উদ্দুন মানে ভালোবাসা, খুব তাড়াতাড়ি আল্লাহ পাক ভালোবাসার ব্যবস্থা করে দেবেন। এত সংক্ষেপ কথা কোরআনে কারিমের যে এটি কেমন কথা, আল্লাহ তার জন্য ভালোবাসা করে দেবেন। ভালোবাসা আল্লাহ নিজে ভালোবাসবেন না ভালোবাসার ব্যবস্থা করে দেবেন মানে অন্য কেউ ভালোবাসবে, এইসব বিষয়গুলি তাহলে এখানে ভেঙে বুঝতে হবে একটি কথা, সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, আল্লাহ রাব্বুল আলামিন শীঘ্রই তার জন্য ভালোবাসার ব্যবস্থা করে দিবেন। এই আয়াতের তাফসির স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি এই আয়াত নাজিল হয়েছে, কোরআনে কারীম নাজিল হয়েছে, তার কাছ থেকে শুনেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, দাআ জিবরিল, আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন, কাকে ভালোবাসেন? যার কাজ ভালো দেখেন তাকে ভালোবাসেন, ঠিক না? মালিক কোন কর্মচারীকে ভালোবাসে? যার কাজ ভালো লাগে তাকে ভালোবাসে, ঠিক না? তা আল্লাহ হচ্ছেন সমস্ত মালিকের মালিক, মালিকুল মুলুক, হ্যাঁ তিনি একক মালিক, কিয়ামতের দিন বিচার দিবসে আর দুনিয়া ছোটখাটো মালিক মেলা থাকলেও সব মালিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, দা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম যে ফেরেশতাদের সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, তাকে ডাকেন, আর ডাক দিয়ে বলেন ফাকাল ইন্নি অহিব্য ফলান, আমি অমক অমককে ভালোবাসি। অমক ব্যক্তিকে নাম ধরে আল্লাহ বলেন ভালোবাসি। ফা আহিব্বাহু, সুতরাং তুমি ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেস্তা, তোমাকে এভাবে সৃষ্টি করেছি, তুমি তাকে ভালোবাসো। আল্লাহর পরে কার ভালোবাসা পাই? জিব্রাইল আলী ইসলামের ভালোবাসা পাই। কালা ফাইহিব্বহু জিব্রাইল, আল্লাহর হুকুম মানতে হবে জিব্রাইল ইসলামকে, জিব্রাইল ইসলাম তখন তাকে ভালোবাসতে লাগে। তারপর আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে সমস্ত আকাশ জগতে, সাত আসমান যে রয়েছে সমস্ত আসমানে ঘোষণা করে দেন জিব্রাইল আলী ইসলাম, ইন্নাল্লাহিবুফুলান, দেখো ফেরিস্তারা, আর অসংখ্য ফেরিস্তা রয়েছে, সারা পৃথিবীর মানুষ এত বেড়ে গেছে তারপরও তাদের পরিসংখ্যান আছে, তাই না? সংখ্যা মানুষের জানা আছে যে এত শত কোটি, তাই না? এর যদি দ্বিগুণ চারগুণ হয়ে যায় তারপর মানুষের জানা থাকবে যে মোটামুটি পৃথিবীতে কত মানুষ আছে, ঠিক না? কিন্তু ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা কোরআনে কারিমে রয়েছে। সূরাতুল মুদাসসির আল্লাহ বলছে ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, হে নবী তোমার রবের যে সেনাবাহিনী রয়েছে তাদের সংখ্যা আল্লাহ ছাড়া, তিনি ছাড়া কেউ জানে না। অসংখ্য ফেরেশতা ওই ব্যক্তিকে ভালোবাসে, তাদের মাঝে ঘোষণা করা হয় ইন্নাল্লাহু, তোমরা ভালোবাসো, ফায়ুহিব্বুহু আহলুস সামাই, আকাশবাসী, আকাশবাসী মানে ফেরেশতারা, ফেরেশতারা ভালোবাসতে লাগেন। কাল সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদে, তারপরে পৃথিবীতে মানুষের অন্তরে তার ভালোবাসা জন্মে দেয়, আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করে দেন। মানুষ তখন ভালোবাসতে লাগে, যখন মানুষ ভালোবাসে, মানুষের অন্তরে যখন আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দেন তখন জনপ্রিয়তা লাভ করে। জনপ্রিয়তা, আল কবুল মানে জনপ্রিয়তা, সবাই তাকে সাদরে গ্রহণ করে, অন্তর থেকে ভালোবাসে। এইভাবে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা আগে পেলে তারপরে আল্লাহ পাকের ফেরেশতা মালায়েকা যাদের কোন ভুলভ্রান্তি গোনা হয় না তাদের ভালোবাসা পাওয়া যায়, আর তারপরে জমিনের সমস্ত সৃষ্টি জগতের ভালোবাসা পাওয়া যায়, আর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি ফেরেশতাদের পরে। হ্যাঁ, যদিও আলামাদের ইখতিলাফ হচ্ছে ফেরেশতা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ, তবে জেনে রাখতে হবে যে সাধারণ মানুষের চাইতে সাধারণ ফেরেশতা শ্রেষ্ঠ। এই কথাটি আজকে শুনেন ভালো করে, সাধারণ মানুষ চাইতে, মানে সাধারণ মুসলিম চাইতে, সাধারণ মানুষ কাফের নয়, সাধারণ মুসলিম চাইতে সাধারণ ফেরেশতা শ্রেষ্ঠ, সাধারণ ফেরেশতা শ্রেষ্ঠ। আর বিশিষ্ট মানুষ, বিশিষ্ট মানুষ আম্বিয়া রসুলগণ, হ্যাঁ, আর বিশিষ্ট ফেরেশতা জিব্রাইল মিকাইল ইসরাফিল, এই জন্য বড় ইখতিলাফ রয়েছে আম্বিয়া রসুলগণ নিঃসন্দেহে, কারণ আপনি শ্রেষ্ঠ, কারণ আল্লাহ পাক করা বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সম্মানিত করেছে। কি বললাম? সাধারণ মানুষ, প্রথমটি কি বললাম? সাধারণ মানুষ, সাধারণ ফেরেশতা চাইতে শ্রেষ্ঠ। সাধারণ সাধারণ মানুষ না, সাধারণ মুসলিম, মুসলিম যদি সত্যিকার মুসলিম হয় না, উল্টা বলেছি আগে, উল্টা হয়েছে। আর বিশিষ্ট, বিশিষ্ট ফেরেশতা, বিশিষ্ট ফেরেশতা চাইতে বিশিষ্ট ব্যক্তি আম্বিয়া রসুলগণ তারা শ্রেষ্ঠ। আল্লাহ আলম, এই সমস্যায় ইখতিলাফ রয়েছে, কিন্তু এই ভালোবাসা পাওয়া যাবে কখন? যখন আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা হাসিল হবে। আর আল্লাহ রবের ভালোবাসা হাসিলের জন্য দুটো কাজ, ইমান এবং নেক আমল। আল্লাহ রাব্বুল ভালোবাসা সম্পর্কে সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 তাতে আল্লাহ পাক ইরশাদ করেছে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী বলে দাও মানুষকে, মুসলিমদেরকে, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, এই ভালোবাসার প্রমাণ দিতে হবে, সেটা হচ্ছে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, মেনে চলো, আমাকে আমার পেছনে পেছনে চলো, আমাকে ফলো করো, তাহলে কি পাওয়া যাবে? আল্লাহর ভালোবাসা, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহ গাফুরুর রহিম। এইভাবে কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে যেগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসেন, তার নেক বান্দাদেরকে, এবং নেক বান্দারা আল্লাহকে ভালোবাসে, এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা মায়েদার আয়াত নম্বর 54। সময় আমাদের কম এবং আলোচনার বিভিন্ন পয়েন্ট রয়েছে, যার ফলে আয়াতগুলিকে সংক্ষেপ করলাম, শুধু আয়াতগুলির রেফারেন্স বললাম, যাতে করে যারা বিস্তারিত দেখতে চান আয়াতগুলি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার কথা এবং বান্দা আল্লাহকে ভালোবাসে যদি আল্লাহর বান্দা হয়, এই বিষয়ে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এইরকমই আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসার কথা এবং আল্লাহকে আল্লাহর নেক বান্দারা ভালোবাসে, এই সম্পর্কে সহিহ বুখারীর আরেকটি হাদিস নাই, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে খাইবারের দিনে খাইবারের যুদ্ধ চলছিল, বেশ কিছুদিন ধরে খাইবারের দুর্গে কেল্লায় ইহুদিরা ঢুকে পড়েছে এবং এমন করে ফাটক বন্ধ করেছে আর সুরক্ষিত হয়েছে যে কোন রকম ফাটক ভাঙাও যাচ্ছে না, ভিতরে ঢোকাও যাচ্ছে না, বিজয় লাভ হচ্ছে না। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলা বললেন যে আগামীকালকে আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেব, ওই ব্যক্তির কথা শুনেন, এবং ওই সময় এই ভালোবাসার কথা, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ বান্দাকে নেক বান্দাদের ভালোবাসেন এবং নেক বান্দার আল্লাহকে ভালোবাসে, এই বিষয়টি সেখানে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শুনেন, সরাসরি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউতিয়ান্না রায়াতা গাদান রাজুলান, আমি অবশ্যই আগামীকালকে এমন ব্যক্তিকে ঝান্ডা তুলে দেব, পতাকা তুলে দেব তার হাতে, ইয়াফতাহুল্লাহ আলা ইয়াদাইহি, তার হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, সে এমন ব্যক্তি যার হাতে পতাকা তুলে দেব সে আল্লাহকে ভালোবাসে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এবং আল্লাহও তাকে ভালোবাসেন, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে ভালোবাসেন। তাহলে ভালোবাসা দুই পক্ষ থেকে হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কখন ভালোবাসবেন? যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন এবং ভালোবাসতে জানবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ভালোবাসবেন আপনাকে? হ্যাঁ, যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, ভালোবাসতে জানবেন এবং ভালোবাসা পাওয়ার কাজ করবেন, আচরণ করবেন। আপনি আমি এমন এক ব্যক্তির হাতে আজকে ঝান্ডা তুলে দেব যে আগামীকালকে রাত্রে বলছেন, যার হাতে আল্লাহ বিজয় দান করবেন, যে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে আর আল্লাহ এবং রসুলও তাকে ভালোবাসে, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু। তারপরে লোকেরা এই কথা শুনে নিল, সবাই সাহাবায়ে কেরাম সবাই আল্লাহকে ভালোবাসে, সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, ভাবছে কার যে নাম আসে, ফজরে ফজরে একবার এসে সবাই নবী সামনে হাজির, দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে খুঁজবেন যাতে করে সামনেই পান, খুঁজতে নাই কোথায় কোথায় করে খুঁজতে নাই, সবাই এসে ভিড় ভাড় করে সামনে আসার চেষ্টা করছে। রাত্রে কল্পনা জল্পনা উচ্ছল্ল যে কি বা হইতে পারে, কি বা হইতে পারে, আল্লাহ জানে কি হবে। ফাবাদার নাস ফাবাতার নাস ইয়াদুকুন লাইলাতাহুম, সারা রাত আর সাহাবায়ে কেরামদের ঘুম আসে না, এই কল্পনা জল্পনায় চলছে যে কার হাতে যে পতাকা দেওয়া হবে আর কার হাতে যে আল্লাহ খৈবারের বিজয় দান করবেন। আইহুম ইউতাহা ফালাম্মা আসবাহান নাস গাদাও আলা রাসূলিল্লাহ কুল্লুহুম ইয়ারজু আইউতাহা, সকাল হতে সকলে এই আশা নিয়ে এসছে যে আমি যদি পতাকাটা পেয়ে যাই, আমি যদি পতাকাটা পেয়ে যাই, কেন? নেতৃত্ব নেওয়ার জন্য? হ্যাঁ না, কিসের জন্য? কারণ আল্লাহ ভবিষ্যৎবাণী করে বিশ্বাস, আল্লাহ ওকে ভালোবাসে, রসুল ভালোবাসে, জি। আর এটা একটা, দ্বিতীয় হচ্ছে যে আরেকটা সার্টিফিকেট যে ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আর রসুলকে ভালোবাসে, এই সার্টিফিকেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে পেয়ে যাব, তার জবান মোবারক থেকে পেয়ে যাব। সকালে দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক ওদিক, কিন্তু যেই লোককে খুঁজছেন সেই লোককে খুঁজে পাচ্ছেন না। সেই লোক কে ছিলেন? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলছেন আইনা আলী ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব কোথায়? ফাকিলা, লোকেরা বলল যে হুয়া ইয়া রাসূল ইশতাকি আইনিহি, তার চোখ উঠেছে, চোখ উঠেছে, যার ফলে চোখ খুলে দেখতে পারে না বেচারা, এত কষ্ট হচ্ছে, যার ফলে ও তাঁবুতেই আছে, বেরিয়েও আসতে পারেনি, রাস্তাঘাট কিছু দেখতে পারেনি, অবস্থা এত চোখ উঠা উঠেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ফারসাল ইলাইহি, যাও কেউ যাও নিয়ে এসো, ধরে নিয়ে এসো, নিয়ে আসো, কোথায় আছে? ফাউতিয়া বিহি, নিয়ে আসা হলো অসুস্থ অবস্থায়, ফাওয়াসাকা ফি আইনাইহি, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দুই চোখে হ্যাঁ দোয়া পড়ে কি করলেন, হ্যাঁ থুথু দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনিও যদি থুথু দেন তাতেই শেফা ছিল, সেটা আমার আপনার নেই, আবার পীরেরা দাবি করে বসে থাকি কিন্তু আমরা দাবি করি না, কথা বুঝতে পারছেন? এই পার্থক্যটা বোঝার পরে যদি কেউ হেদায়েত না পাই, আমাদেরকে গুমরা বলে, তাহলে তার বিবেক কাণ্ড কিছুই নেই, কথা বুঝতে পারছেন? যদি আমরা মান মর্যাদাই চাইতো আপনাদের কাছ থেকে, তো বলতাম যে আমরাও হচ্ছি হ্যাঁ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, তো আমাদের থুতুতে শেফা আছে, বলতে অসুবিধা ছিল? হ্যাঁ ইসলাম ধর্ম বিক্রি করে খেতে, কিন্তু কেন বললাম না? এটা হক, হক কথা বলতে হবে, আমি ছোট হইলাম বড় হইলাম ওটা দেখার বিষয় না, আমাকে বড় হওয়ার দরকার নাই, হক কথা বলতে হবে, বোঝা গেছে কিনা? এইটা শিখে যেতে হবে সৌদি আরব থেকে, কিসা কাহিনী শুনে হেদায়ত পাবেন না। কিন্তু আপনি চলে যান পীরপন্থীদের কাছে, আর পীরদের হুজুরদের কাছে, আর পীরগুলির কাছে, তাদের কাছে হ্যাঁ এমন এমন কথা শুনবেন যে কোরআনেও নেই হাদিসেও নেই, কোরআনেও নেই হাদিসে নেই, আলেমের দিকে তাকালে পলকে পলকে গুনাহ মাফ হয়, তাদের বড় আল্লামা মুফতিরা বলছে, কোরআনেও নেই হাদিসে নেই, তাদের এগুলো ধর্ম, আমাদের ধর্ম নাই। তবে যত অনেক মানুষকে আলেম আলমাদেরকে ভালোবাসে, কোরআন সুন্নাহর আলেম হইতে হবে, বিদাতে আলেমকে ভালোবাসবেন আপনি? হ্যাঁ রসুলের সুন্নাহ ধ্বংস, রসুলের তরিকা ধ্বংস করছে, আপনার যা জান্নাতে যেতে বাধা সৃষ্টি করছে বিদাত করিয়ে, আর তাদেরকে ভালোবাসবেন? এই ভালোবাসা তো না ইসলামে। যারা আপনাকে জান্নাতে যেতে সাহায্য করবে তাদেরকে ভালোবাসবেন, কিন্তু তার মানে না যে ভালোবাসতে অতিভক্তি করবেন যে তার থুথুতে শেফা আছে, না, ওইটা একমাত্র কার সাথে খাস? মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলের সাথে খাস, জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে খাস। আচ্ছা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথুতে শেফা ছিল, আর কারো উম্মতের নাই? এটা যদি বলি একটা কথা, আর আর একজন বলছে যে রসুল থুথুতেও শেফা ছিল, আর যত পীরের আছে আর হুজুররা আছে আল্লামার আছে তাদের থুথুতে শেফা আছে, কারা বেশি রসুলকে সম্মান দিল বলেন? যারা বলছে যে এইটা একমাত্র রসুল্লাহ সাল্লামের গুণ, কারো মধ্যে নেই এই গুণ, নেই কারো থুথুতে এই গুণ নেই, তারা বেশি মর্যাদা দিল না? একমাত্র এক ব্যক্তি মানব জাতির মধ্যে এই উম্মতে যার থুথুতে শেফা আছে, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি, তার কাছে যাওয়ার মতো মান মর্যাদা কেউ নেই। এটা হচ্ছে আমাদের আকীদা বিশ্বাস, এটা হচ্ছে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আমাদের কাছে আর বিদাতীদের কাছে, রাসূলের মতো বরং রাসূলের চাইতেও বেশি। আর রাসূল তো মৃতকে জীবিত করেনি, আর এদের পীরেরা মৃতকে জীবিত করে, কার নাতি জীবিত করলো একের সাথে জানেন আপনার হক্কানি পীর। আর আর একটা গল্প আজকে একজন শুনেলে, ভাই শুনেলে এখানে আল খালিজে, হ্যাঁ বলছে যে এক বুড়া লোকের একটা গরু ছিল মরে গেছে, জানেন মনে হয় গল্প আপনার, গরু মারা গেছে, ওই ওই গাভীটারই দুধ হইতো, আর ও দুধ খেয়ে বেঁচে থাকতো বুড়া, কাঁদছে খুব যে হাই কি করে খাবো, আমার তো কোন রোজগারের ব্যবস্থা নেই, এই গাভিটা ছিল এর কিছুটা দুধ হচ্ছিল, দুধটা বিক্রি করে আবার পেটের ভাত হচ্ছিল, তাও মরে গেল। ওই সময় এক পাগলা চলে এসছে, পাগলা রসুলের চাইতে শ্রেষ্ঠ তাদের কাছে, দেখছেন ধর্ম, পীরদের ধর্ম এটা। পাগলা এসে বলছে যে কি ব্যাপার, হ্যাঁ চাষা কান্না কেন করছেন, কি ব্যাপার কি ব্যাপার, বুড়ো মানুষ কান্না কেন করছে, মুরব্বী কান্না কেন, বলছে আর বলিও না, একটা গরু ছিল, গরুর দুধ হচ্ছিল, গাভীর দুধ হচ্ছিল, ওইটা দিয়ে আমার কোন সংসার চলছিল, তো গরু তাই মরে গেছে, আল্লাহ নিয়ে নেছে, এখন কি করবো, কাঁদছি, কি করে খাবো, কোন চিন্তা নেই। কেন? আমি চিন্তা করে দিচ্ছি, আমি জীবিত করে দিচ্ছি, আর তাও আল্লাহর হুকুম লাগবে না, আল্লাহ মেরেছে তো আমার হুকুমে আমি চিন্তা করব। জি আউযু বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কত বড় কুফরি বলেন, কত বড় কুফরি রাসূল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পারতেন তো মাকে জিন্দা করে কলমা পড়াইতেন না, হ্যাঁ, বাপকে জিন্দা করে কলমা পড়াইতেন না, হ্যাঁ, আর বংশধর যারা ছিল তাদেরকে জীবিত করে কলমা পড়াইতেন না, যে আমি তো এখন রসুল এসেছি, তোমাদের জাহান্নামে যাবে, তো কলমা পড়লে সব। জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বিদাতীরা দেয় না, কোরআন সুন্নাহ অনুসারী আমরা দি, সৌদি আরব ওলামারা দেন, এটা ভালো করে বোঝার চেষ্টা করেন। কারণ বাংলাদেশে যখন যাবেন, ভারতে যাবেন, সেখানকার অধিকাংশ মুসলিম যারা শিরক বিদাতে লিপ্ত রয়েছে তাদেরই দল ভারী, তারা বলবে যে মুসলিমরা দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে সুন্নি আর ওয়াহাবি, যত শিরক বিদাত করতে পারবে তারা সুন্নি হয়ে গেল, আর শিরক বিদাত মুক্ত হয়ে তাওহীদ আর রসুলের সুন্নতের কথা বললে তারা কি হয়ে গেল, ওয়াহাবি হয়ে গেল। আর ওয়াহাবি মানে রসুলের নাফরমান, রসুলের গোস্তাক, বেয়াদব, রসুলের সাথে এরা গোস্তাকি করে, বেয়াদবি করে, রসুলকে মানে না এরা। কিভাবে মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র থুথুতে শেফা আছে, আর কারো থুথুতে শেফা নেই। হ্যাঁ, অন্য কারো যদি ঝাড়ফুঁকে শেফা হয় এটা আছে, তো সেটা তার সে ব্যক্তির কারণে না, কিসের কারণে, আমি যে কোরআনের আয়াতটা পড়লাম ওই কোরআন আয়াতের বরকত, আল্লাহর কালামের বরকত, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে একটি দোয়া পড়লাম ওই দোয়ার বরকত, যে দোয়াটি আমার আপনার জবান দিয়ে বেরিয়েছে। বোঝা গেছে এবারে? এখানেও তো চাই আপনাদের কাছে মর্যাদা চাইলাম না, যে আমার ঝাড়ফুঁকে তাসির আছে, সুতরাং আমার আপনি গুণগান করেন, আমার প্রশংসা করেন, চাইলাম কি? কিন্তু হুজুরে কি বলারা, তরিকে তো আলারা, এটাই তো তাদের সুযোগ, আপনাদের পকেট থেকে কিছু লুটা। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলম যেন বিদাতি যারা ধর্মগুরু এদেরকে আলেম বলা ভুল হবে, বিদাতি ধর্মগুরু তাদের অনিষ্ট থেকে, হ্যাঁ, তাদের গুমরাহি থেকে জনগণকে হেফাজতে রাখেন, আপনাদেরকে আল্লাহ পাক হেফাজতে রাখেন। হাদিস বড় লম্বা আছে, হাদিস আর বলছি না, এই হাদিসে শুধু এতটুকু দেখাতে চাইলাম যে আল্লাহ ভালোবাসেন এবং তার রসুলও ভালোবাসেন, কারাকে, যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসে, তো আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের সাথে শত্রুতা করলে তার পরিণাম খুব খারাপ, এটি একটি কথা শুনে, কারণ অনেকে আছে আবেগে অথবা শত্রুতার কারণে কি করেন, ভালো ভালো মানুষের, ভালো ভালো মানুষকে ঘৃণা করেন, ভালো ভালো মানুষের বদনাম করে, ভালো ভালো মানুষের ব্যঙ্গচিত্র করে, ভালো ভালো মানুষকে কাফের ফতোয়া লাগায়, অথচ তার আল্লাহ এবং রাসূলের কথা বলছে, কোরআন হাদিসের কথা বলছে, করছে না করছে না? হ্যাঁ, ভালো ভালো মানুষকে কাজ্জাব আর দাজ্জাল আর মিথ্যাবাদী লিখছে না লিখছে না? আজকাল ইন্টারনেটের যুগে, ফেসবুকে, তাই না? তাহলে এই বিষয়গুলি শোনেন, এটা করে কত ক্ষতি তাদের, যাকে গাল দিল তার কোনো ক্ষতি না, ওর নেকি বাড়ছে, কিন্তু গোনা মাফ হচ্ছে, কিন্তু যারা এইরকম নেক মানুষকে, ভালো মানুষকে গালমন্দ করি, ভালো মানুষের সাথে দুশ্মনী রাখি, ভালো মানুষের সাথে বিদ্বেষ রাখি, তাদের কুপরিণাম শোনেন। শুধু হাদিসের একটি অংশ বলছি, সহিহ বুখারীর হাদিস, পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ তাআলা কাল, মহান আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন হাদিসে, তো হাদিসের নাম হাদিসে কুদসি, হাদিসে কুদসির কথা, আল্লাহ পাক বলছেন কি, মান আদালি ওয়ালিয়ান, কেউ যদি আমি যাকে ভালোবাসি, ওয়ালিয়ান মানে বন্ধু, দোস্ত, আল্লাহর দোস্ত, দোস্তকে যাকে আল্লাহ ভালোবাসেন, তাই না, আল্লাহ যাকে ভালোবাসে তার সাথে কেউ যদি দুশ্মনী রাখে, শত্রুতা রাখে, তাহলে তার পরিণাম শুনেন কত ভয়াবহ। ফাকাদ আজান তহু বিল হারবি, তাহলে তাকে ঘোষণা করে জানিয়ে দিচ্ছি, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। ফাকাদ আজান তহু বিল হারবে, যুদ্ধের ঘোষণা তার বিরুদ্ধে করছি। ফাকাদ আজান তহু বিল হারবে মান আদালি ওয়ালিয়ান, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, শুরু করেন আম্বিয়া রসুলগণ থেকে, শুরু করেন পিয়ানী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম থেকে, আর শেষ করেন যে কোনো মুসলিম, হ্যাঁ ভুলভ্রান্তি হইলেও সে জান্নাতে যাওয়ার কাজ করে যাচ্ছে, তৌহিদ সুন্নতের উপরে আছে, তৌহিদের উপর আছে বড় শিরক করে না, আর সুন্নতের উপর আছে বিদাত করে না, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা আছে, ফরজ ওয়াজিবগুলি আদায় করছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, সাধারণ একজন মুসলিম। জি জি, সাধারণ মুসলিম এই না যে নামাজ পড়ে না, সাধারণ মুসলিম মুসলিম না, সাধারণ মুসলিম হচ্ছে যে গুনাহ থাকলেও সে জান্নাতে যাওয়ার কাজ করছে, শিরক মুক্ত, হ্যাঁ বেনামাজি হওয়া থেকে মুক্ত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ভুল ভ্রান্তি হয়তো হয় কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে ভয় করে, আল্লাহর আজাবকে ভয় করে, এরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। হ্যাঁ, যে যত আল্লাহ পাকের নেক বান্দা তত বড় বন্ধু। আম্বিয়া রসুলগণের সাথে শত্রুতা রাখে, নবীর বিরুদ্ধে আজকাল যারা লিখালিখি করছে, কত বড় যুদ্ধের ঘোষণা তাদের বিরুদ্ধে হচ্ছে চিন্তা করুন দেখি। যারা সাহাবাই কেরামকে গালমন্দ করছে, শিয়া রাফেজিরা, ইরানিরা, শিয়ারা হৌসি ইয়ামানের শিয়া রাফেজিরা, এইরকমই যে কোনো জায়গায় এই যে গুমরা দলগুলি রয়েছে, যারা সাহাবাই কেরামদের পাঁচজন ছাড়া এক লক্ষের বেশি সাহাবাই কেরামদের সংখ্যা, তাদের সকলকেই শুধু গালমন্দ করে না, কাফের বলে, তারা নাকি কেউ মুসলিম না, পাঁচজন ছাড়া কেউ মুসলিমই না, তারা সকলে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি পরে মুরতাদ হয়ে গেছিলেন। যখন সবাই মুরতাদ হয়ে গেছে, সুতরাং এই কোরআনে বিশ্বাসী নাই, কারণ কোরআন জমা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বড় বড় কাফের তো আবু বকর তাদের কাছে, এশিয়া রাফিজদের কাছে। তারপর উসমান রাদিয়াল্লাহু আনহু কপি বানিয়ে পাঁচটি শহরে পাঁচ কপি পাঠিয়েছেন, উসমান তো তাদের সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ রাদিয়াল্লাহু আনহু, এই হাদিস এই গোমরা পথভ্রষ্ট ফিরকা শিয়াদের ফিট করে দেখেন, মান আদালি ওয়ালিয়ান, যারা আমার বন্ধুর সাথে যাকে আমি ভালোবাসি তার সাথে শত্রুতা রাখবে, ফাকাদ আজান্ত হুবিল হারবে, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, আল্লাহ যুদ্ধের ঘোষণা করে ভালো করে শুনেন। সুতরাং যেই জাতির বিরুদ্ধে, যেই ব্যক্তির বিরুদ্ধে, যেই পরিবারের বিরুদ্ধে, যে সমাজের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করে রেখেছে, সেই জাতি কখনো সফল হতে পারে না। দুনিয়া সর্বনাশ, আর আখেরাতে তো মহাশাস্তি রয়েছে, আখেরাত বেশি দূরে না, রুহটা বেরিয়ে গেলে আখেরাত শুরু হয়ে যায়, কারণ আখেরাতকে আজকাল অধিকাংশ মানুষ দূর মনে করছে, ও শুধু আখেরাত, দুনিয়াতে তো এরা ভোগ বিলাস করে চলেই গেল, আরে কতদিন ভোগ বিলাস করে গেল, পঞ্চাশ ষাট বছর টোটাল, তো পঞ্চাশ ষাট বছর, তার মধ্যে বাল্য জীবন গেছে, ভোগবিলাস জান কি জানেইনি, হ্যাঁ বার্ধক্য গেছে হয়তো, যেই যুগে অসুখ আর অসুখ, এই ষাট বছরের মধ্যে দু চার পাঁচ বছর অসুখ আর বিপদ আপদে গেছে, হ্যাঁ শোকে গিয়েছে, সুখীর ভাগ করে যদি দেখেন ভালো করে হিসাব করে তো কত বছর আর সুখ পেয়েছেন। হ্যাঁ, যারা আল্লাহর নাফরমান এবং আল্লাহর বান্দার নেক বান্দাদের দুশ্মন, তাদের দুনিয়া, সকলের দুনিয়া সংকীর্ণ, কিন্তু তাদের দুনিয়া আরো সংকীর্ণ, অশান্তির শেষ নেই তাদের, আর তারপরে মতের সাথে তো আখেরাত শুরু হয়ে যাচ্ছে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছেন। এইরকম বর্তমান যুগে আল্লাহর নেক বান্দাদের বিরুদ্ধে যারা বলা বলি করছে, লিখালিখি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দেওয়াটা আজকাল হ্যাঁ একটা ফ্যাশন হয়ে গেছে, যে যে হিরো হইতে পেরেছে ফেসবুকে রসুলকে গাল দিচ্ছে, আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, আর সরকার ধরুক আর নাই ধরুক কোন সরকার, আল্লাহ যুদ্ধের ঘোষণা করে রেখেছে তার বিরুদ্ধে। জি, আর কিছু কুফরি শক্তি আছে, ইন্ধন যোগাচ্ছে, ইন্ধন যোগাচ্ছে যে এইরকম কিছু ইসলামের বিরুদ্ধে আজকাল কেউ বলে দিলে ওর জন্য বেটার চান্স রয়েছে, বুঝছে যে বেটার চান্স আমার জন্য হয়তো গ্রিন কার্ড তেমনি পাবো না বা অমুক দেশে তো যেতে পারবো না, কিন্তু যদি এইরকম ইসলামের বিরুদ্ধে কিছু বলে দিতে পারি হয়তো একটা রাস্তা বেরিয়ে আসবে হয়তো, এইরকম ভাবছে হয়তো, অথবা তাদেরকে তো বলানো হচ্ছে ইসলামের সূত্র বলাচ্ছে। ফাকাদ আজান তহবিল হার্ব, তাহলে আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে কেউ যদি ঘৃণা করে, হ্যাঁ তাদের সাথে শত্রুতা রাখে, দুশ্মনী রাখে, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল যুদ্ধের ঘোষণা করে রেখেছেন। এই বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার কথা, এই একটি বিষয় শুধু বলা হইল, আল্লাহকে ভালোবাসবেন তাহলে আল্লাহ ভালোবাসা পাবেন। আল্লাহকে ভালোবাসবেন কেমন করে? আমাদের প্রথম কাজ হচ্ছে কাকে ভালোবাসা, না ছেলে মেয়েকে ভালোবাসা, হ্যাঁ স্ত্রীকে ভালোবাসা, বাপ মাকে ভালোবাসা, আগে কাকে ভালোবাসা, সবকিছুর আগে আল্লাহকে ভালোবাসা, এক নম্বরে থাকবে মহান আল্লাহর ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল্লাহর ইবাদত বন্দেগি এই তিনটি হ্যাঁ বিষয়ের সাথে হইতে হবে। আল্লাহ পাকের যে ইবাদত বন্দেগি করছেন আপনি ওর মধ্যে তিনটি বিষয় অবশ্যই থাকতে হবে, একটা হচ্ছে আশা রাজা, আরেকটি হচ্ছে ভয় ভীতি খৌফ, আর একটি হচ্ছে ভালোবাসা। আল্লাহর ভালোবাসার সাথে আল্লাহর কাছে আশা রেখে আল্লাহর নিয়ামতের, আল্লাহর দুনিয়া এবং আখেরাতে যে আল্লাহ অনুগ্রহ রেখেছেন, নিয়ামত রেখেছেন, তার আশা রেখে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের আজাব শাস্তি যে রয়েছে, পকড়াও রয়েছে ইহকাল পরকালে দুনিয়া আখেরাতে, এটাকে ভয় করে আল্লাহর ভালোবাসা ইবাদতবন্দি করা, এ হচ্ছে ইবাদত। তো আল্লাহ রব্বুল আলমিনকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সত্যিকার মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি মহান আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। এবং তারপরে কাকে ভালোবাসবেন? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন। এই মর্মে একটি আয়াত শুনাই, আল্লাহ পাক বলছেন আমিনান নাস মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা, কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্য তারা সাব্যস্ত করে, কেউ দেব দেবীর পূজা করে দুর্গার, কেউ দরগাহের পূজা করে হ্যাঁ গৌস কুতুব ধরে, কেউ গাছের পূজা করে, কেউ আর কিছুর পূজা করে এইরকম, আর যে যার পূজা করে উপাসনা করে সে তাকে ভালোবাসে, ভালোবাসে সেজন্য তো পূজা করে। ইউহিব্বুন আহম কাহুবিল্লাহ, এবং সেগুলিকে ভালোবাসে, দরগা দুর্গাকে ভালোবাসে, কার মতো ভালোবাসা? আল্লাহর মতো। আল্লাহকে যেমন ভালোবাসা ফরজ ছিল সেই ভালোবাসা কাকে দিয়ে থাকে? আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে থাকে। যারা দেবদেবীর পূজা করে প্রতিমা পূজা করে তারা প্রতিমাকে ওইভাবে ভালোবাসে, যারা কবর মাজার পূজা করে গস কুতুবের পূজা করে তারা ওদেরকে কার মতো করে ভালোবাসে? আল্লাহর মতো করে ভালোবাসে, আল্লাহর মতো করে ভালোবাসে, এমন ভালোবাসা। এটা অনেকে স্বীকার করতে চায় না, যারা এরকম বড় শিরক করে কবর মাজার পন্থী তারা স্বীকার করতে চায় না, তার একটা বাস্তব দলিল পেশ করছি, কারণ বাস্তব কথা না বললে তো ও বলবে যে কে বলল মিথ্যা কথা, এটা আমরা আল্লাহকে বেশি ভালোবাসি, তারপরে জিলানি চিস্তিকে ভালোবাসি, আমিও জিলানিকে ভালোবাসি চিস্তিকে ভালোবাসি, কিন্তু আল্লাহর উপর নাই আর রসুলের উপর নাই, হ্যাঁ এবং তাদেরকে ভুল মুক্ত মনে করে, তারাও মানুষ ছেলের ভুল হইতে পারে তাদের দ্বারা, ঠিক না, এও ভালোবাসি, যেমন আমিও মানুষ আমার দ্বারা ভুল হইতে পারে, আমার বাপ মা মানুষ তাদের দ্বারা ভুল হইতে পারে, কিন্তু ভালোবাসি না বাসি না, বাপ মা ভালোবাসি না, হ্যাঁ ভুল হইতে পারে। তারা যে বলে যে না এটা মিথ্যা কথা যে আমরা গৌস কুতুবকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি, ওলি আউলিয়াকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি, এটা মিথ্যা কথা, এর খণ্ডন কেমন করে করবেন? বাস্তব খণ্ডন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজ পড়ে চোখে কোনো দিন পানি আসে না, কান্না আসে না, কোরআন তেলাওয়াত করে কখনো চোখে পানি আসে না, কান্না আসে না, বুঝা গেছে? এমনি দোয়া করেও সহজে কান্না বেরোয় না, কিন্তু কবর মাজারে গিয়ে যদি দেখেন কিভাবে কান্না করে, তখন বুঝতে পারবেন যে কি ভালোবাসা বাসে এই মৃতকে, আর কি ভয় করা করে এই মৃতকে, কান্না করে। আর যদি কেউ দেখে থাকেন তো দেখেছেন, না হলে আমি নিজে দেখেছি, না দেখে বলছি না। কোন এক মাজারে অনেকদিন আগে গিয়েছিলাম, ছাত্র জীবন তখন চলছিলাম, গিয়ে দেখি যে মাজার তো কবর টবরের চাদর, হ্যাঁ, নকশা করা চাদর, মখমলের চাদর চড়ানো আছে, চাদরের গিলাফ, যেটা গিলাফ বলে, গিলাফ চড়ানো থাকে না, গিলাফের ভিতরে মাথা ঢুকিয়ে দিয়েছে। আর সে প্যান্ট শার্ট বাবু, মনে হচ্ছে যে অন্তত মাস্টার ডিগ্রি করার লোক, হ্যাঁ, শিক্ষিত মনে হচ্ছে। আর কি যে কান্না করছে, একবারে হুকরে হুকরে কান্না, বললাম হুকরে বলেন না কি বলেন আমরা, হ্যাঁ, একেবারে চিৎকার করে কান্না করছে। আমি দেখার পরে সেই সময় মনে মনে সুবহানাল্লাহ, এই কান্নাটা, এর অর্ধেক কান্না যদি আল্লাহর সামনে করত, তা আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিতেন, সমস্ত গুনাহ মাফ করে দিতেন, সমস্ত গরজ পুরা করে দিতেন। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, আল্লাহ সূরা ইব্রাহিম বলছেন যে আল্লাহ তো সেই সত্তা যিনি যা তোমরা চাও, তোমাদের মন চাই, সব আল্লাহ দেন, সব দেন। আল্লাহর কাছে চাওয়ার তৌফিক হয় না, আল্লাহর কাছে চাওয়ার তৌফিক হয় না, আল্লাহর কাছে কান্না করার তৌফিক হয় না, কিন্তু মাজারে গিয়ে কান্না করে আসানি ভয়ে আর তাদের ভালোবাসায়। এবাদতের যে তিনটি রুকুন রয়েছে সবগুলি ওখানে ওই শিরকে গিয়ে মজুদ আছে। জি, সীমাহীন ভালোবাসে, অতিরঞ্জন করে ভালোবাসাই এই মৃতদের, হ্যাঁ, আর আশাও রাখে, অসাধারণ আশা রাখে, আর ভয় করে, অসাধারণ ভয় করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা সত্যিকার মুমিন মুসলিম তারা কাকে বেশি ভালোবাসে? আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। অনেক তৌহিদবাদী মুসলিম আছেন, কবর মাজারে শিরিক করেন না, দরগা দুর্গা ধার ধারেন না, ওইসব শিরকের ধারে কাছে নন আপনি, কিন্তু তারপরেও আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন না আপনি। মুখে দাবি করেন, অনেক তৌহিদি লোক ইমানের দুর্বলতার কারণে মুখে তো দাবি করেন যে আল্লাহকে খুব ভালোবাসে, আল্লাহকে খুব ভালোবাসে, কিন্তু এই আপনার ভালোবাসার দাবিতে আপনি, হ্যাঁ, সত্যবাদী নন। এর বেশ কিছু দিক হইতে পারে, তার একটা দিক বলছি। ফজরের নামাজের সময়, শীতকাল, আজকাল শীতকাল না, ফজরের সময় কম্বলের নিচে থেকে বেরিয়ে ফজরের জামাতে যাওয়া, অথবা রাত ছোট, গ্রীষ্মকাল রাত খুব ছোট, রাত 12টায় ঘুমিয়েছেন, আড়াইটাই দমামে, আড়াইটার সময়, 2:45 ফজর হয়ে যায়, 2-2.5 ঘন্টা ঘুমাইতে পারবেন যদি 12টায় ঘুমান তাহলে, আর যদি 11:30 ঘুমান তো 3-3.5 ঘন্টা, 5 ঘন্টা কখনো ঘুম পাবেন না যদি আপনি রাত 9টায় না ঘুমান তাহলে, ঠিক কিনা? হ্যাঁ, পরীক্ষা না পরীক্ষা নয় যে আল্লাহকে বেশি ভালোবাসে না ঘুমকে বেশি ভালোবাসেন, আল্লাহকে বেশি ভালোবাসেন না নিজের বডিটা বেশি ভালোবাসেন, শরীরের আরাম ভালোবাসে। কবর মাজার তো শিরিক করেন না, হ্যাঁ, নাম তো খুব ভালো, লেভেল ভালো, হ্যাঁ, আর দাবিও তো ভালো, সহি আকিদার লোক আমরা, কিন্তু ফজরের সময় বোঝা যায় যে আল্লাহকে বেশি ভালোবাসেন না আপনি, শরীরের আয়েশ আরাম বেশি ভালোবাসেন, নিদ্রাকে বেশি ভালোবাসেন, প্রমাণ দিতে হবে। ওয়াল্লাযীনা আমানু, সত্যিকার মুমিন যদি হন তাহলে আশাদ্দু হুব্বান লিল্লাহ, লিল নাওম নেই, লিল বাদান নেই, বডিকে ভালোবাসে, হ্যাঁ, শরীরটাকে ঠিক রাখে। একজন MD ডাক্তার সৌদি আরবে থাকেন, খুব পরিচিত মানুষ আমার, কিন্তু উনিও নামাজি, তারপরে আমার ব্যক্তিগত আলোচনাতে আমি বললাম যে এই ছোট রাতে 2.5 ঘন্টা ঘুম হয় না, এরকম হয়ে যায় হয়তো, ঘুমটা ঘাটতি কিছুটা দিনে পূরণ করতে হয়, তো ভেঙে ভেঙে ঘুম হইল, ভেঙে ভেঙে 2.5 ঘন্টা রাত্রি, 3 ঘন্টা রাত্রি হয়তো হইল, আর ফজর পরে ওখানে ওই ওই 1-2 ঘন্টা হইল, আর 2 ঘন্টা হয়তো হইল, আর তারপরে দুপুরে চেষ্টা করলাম, আর 1 ঘন্টা হয়তো হইল, বা হইলই না হয়তো, এইরকম। তো আমাকে বলছে, অনেকদিন আগের কথা, কিন্তু সৌদি আরবে, বলছে যে আপনার শরীর স্বাস্থ্য তো খারাপ হয়ে যাবে। কেন? তো বলছে কমপক্ষে, মেডিকেল সায়েন্স বলছে কমপক্ষে 1-5 ঘন্টা ঘুমাইতে হবে। তাই বলে যে তো শীতকাল ছাড়া আমার মোটেই সম্ভব না, আর শীতকাল মাত্র তিন চার মাস ধরেন, এটা হইতে পারে, আর বাকি তো আট থেকে নয় মাস তো অসম্ভব। এটা একটানা বলছে না না, তাহলে কিন্তু এটাও তো করা সম্ভব না যে পাঁচ ঘন্টা আমি একটানা দেওয়ার জন্য দিব ফজর, হ্যাঁ ফজর শেষ করে, এটা তো করা যাবে না। এখন বড় পরীক্ষার বিষয়, আপনাদের সামনে পরীক্ষা রাখলাম, এখন মেডিকেল সায়েন্সের প্রতি ইমান নিয়ে আসবেন না কোরআনের প্রতি ইমান নিয়ে আসবেন, আলহামদুলিল্লাহ এইখানে পরীক্ষা। মেডিকেল সায়েন্সের প্রতি বিশ্বাসী হ্যাঁ ইমানদার নাকি আল্লাহর প্রতি ইমানদার, এইখানে পরীক্ষার বিষয়। আল্লাযীনা আমানু, যারা মুমিন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুতরাং হাইয়া আলা সলা, হাইয়া আলাল ফালা, আর সলা তো খাইরু মিনা নওম বলা হয়েছে, সুতরাং ডাকে ছুটে যাবে, লাফিয়ে উঠবে। জি লাফিয়ে উঠবে। অনেক কেই দাবি করেন যে আমরা নামাজি কিন্তু ফজর নামাজ পড়েন না, কে বলল নামাজি? না নামাজি না, আল্লাহর কাছে নামাজি নন আপনি, নামাজ বিনষ্টকারী। আদাউ সলা ওই আয়াতের অন্তর্ভুক্ত, যারা নামাজকে নষ্ট করে ধ্বংস করে থাকে, ওয়াত্তাবাউ শাহওয়াত, আর কুপ্রবৃত্তির অনুসরণ করে, মনের চাহিদা পূরণ করে। মনের চাহিদা হচ্ছে ঘুম পাঁচ ঘন্টা একসাথে হয়ে যাক, মনের চাহিদা। ফাসাউফায়াল কাওনা গাইয়া, সুতরাং গাই নামক জাহান্নামে যেতে হবে, আল্লাহ পাক বলছে গাই নামক জাহান্নামে যেতে হবে, সূরা মরিয়মে আল্লাহ পাক রব্বুনা বলেছেন। বলছিলাম যে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে মুমিনরা, তাহলে আল্লাহর ভালোবাসা এক নম্বরে হইতে হবে। আল্লাহর ভালোবাসা যদি এক নম্বরে না হয়, আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি অথবা বস্তুর ভালোবাসা যদি প্রাধান্য পেয়ে যায় অথবা আল্লাহর ভালোবাসা সমতুল্য হয়ে যায়, তাহলে নাজাত নেই, পরিত্রাণ নেই। যে আয়াতটি বললাম, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা বাকারা আয়াত নম্বর 165, সূরা তাওবার আয়াত নম্বর 24 নাই, আল্লাহ পাক বলছেন যে হে নবী, মুমিন মুসলিমদেরকে বলে দাও তোমাদের বাপদাদা পূর্বপুরুষ, কুলিন কান আবাউকুম ওয়া আবনাউকুম, এবং তোমাদের ছেলে মেয়েরা, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোনেরা, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীরা অথবা মহিলাদের স্বামীরা, ওয়া আশিরাতুকুম তোমাদের বংশধর আত্মীয় স্বজন। এতদূর পর্যন্ত কি হল? ব্যক্তি হল, তাই না? ব্যক্তি। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং ধন সম্পদ যা তোমরা উপার্জন করেছ, অতিজারাতুন তাকসাওনা কাসাদাহা, অতিজারাতুন তাকসাওনা কাসাদাহা, অথবা ব্যবসা বাণিজ্য যেটা মন্দা হয়ে যাওয়ার ভয় করছো, যে ব্যবসা যদি ভালোভাবে না খাটি, আর দোকানটা যদি নামাজের সময় না খুলে রাখি, তো মেলা কাস্টমার ছুটে যাবে, এই যে ভয় করছেন, তাকসাওনা কাসাদা, আল্লাহ পাক বলছেন। যদি হ্যাঁ এভাবে পাঁচ টাইম নামাজ পড়তে যাই, তাহলে তো হ্যাঁ মেলা ক্ষয়ক্ষতি হয়ে যাবে। যারা হিসাব নিকাশ করছেন, যারা কম্পিউটার কাজ করছেন, ভাবছে যে এই টাইমে আমি স্টুডেন্ট লাইফে এক স্টুডেন্টের কাছে শুনেছিলাম, কলেজে পড়ে, বলছে যে আপনারা যে নামাজ পড়ছেন, তো পাঁচ অক্ত নামাজ পড়তে তো আপনার দু তিন ঘন্টা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত যেসব স্টুডেন্টরা নামাজ পড়ে না, তো অনেক লেখাপড়া করে নিল। দেখছেন হিসাবটা কেমন, হিসাব দেখছেন, বেনামাজির হিসাব এটা, এটা বেনামাজির হিসাব, এটা কাফের হিসাব। জানে না যে বরকত এমন একটা বিষয় যেটা আল্লাহর দান, হ্যাঁ, এবং সেটা অদৃশ্য, সেটা গাইবের বিষয়, সেটা চোখে দেখা যায় না, কিন্তু পরে উপলব্ধি করা যায়। যখন উপলব্ধি করছেন, তখন বরকত আপনার হাত ছাড়া হয়ে গেছে। মনে করেছিলেন যে এই দুই ঘন্টা আমি পরীক্ষার সময় নামাজে তাদের ভাষায় নষ্ট করে নামাজে না লাগিয়ে আমি পড়াশোনায় লাগাইলাম, হয়তো রেজাল্টটা ভালো করব, কিন্তু চাবি তো আল্লাহর হাতে। ওয়ালিল্লাহি খাজায়েনু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভান্ডারের মালিক কে? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ পাক বলছেন যে ব্যবসা বাণিজ্য চিন্তা করছো যে যদি এরকম নামাজ পড়ি, এই হজে যাই, এই করি সেই করি, তা এতদিনের দোকানপাট বন্ধ থাকবে, এতদিনের ক্ষয়ক্ষতি, ব্যবসা বাণিজ্য এই হয়ে যাবে সেই হয়ে যাবে। বড় বড় ব্যবসা বিজনেস যারা করে তাদের পাশাপাশি গেলে বুঝতে পারবেন, হজে আসে সাধারণ হাজিরা আসে এক মাসের জন্য, ওরা আসে মাত্র আট দিন দশ দিনের জন্য, খুব বেশি হলে 15 দিন, আর তারপরে এসে পেরেশান থাকে এ বাদত কি করবে। হ্যাঁ, ওই টেলিফোন আজকাল তো বিজনেস টেলিফোনই হচ্ছে, সবসময় ব্যবসায়ী টেলিফোন, ব্যবসায়ী টেলিফোন, এখানে সব ব্যবসা, আখেরাতে ব্যবসা করতে পারে, দুনিয়ারই ব্যবসাতে মেতে থাকলো মক্কা মদিনায়, আরাফা মুজদালিফা মিনায় এসে। এবারে এই কয়েকদিনের ছুটিতে বড় এক শিক্ষিত লোকের সাথে দেখা সাক্ষাৎ গল্প হল, আমেরিকা যাবে একটা বিষয় আর ওমরায় আসবে, ওমরা আসবে তো আমাকে জিজ্ঞেস করলো যে ভিজিটের কোন ব্যবস্থা আছে, ব্যবস্থা এইরকম রাস্তা পথ আছে বললাম, পদা করলো যে ঠিক আছে আমি ওমরা চলে আসব, এই এক মাসের মধ্যে ওমরা চলে আসব। তারপর হঠাৎ করে তার গিয়ার চেঞ্জ হয়ে গেল দুদিন পরে, ব্যবসা তো লস হয়ে যাবে, আমার টার্গেট ওখানে যাওয়ার যেটা বড় টার্গেট আছে সেটা তো মার খেয়ে যাবে, লস খেয়ে যাব না, ওইটা আগে জীবনে ওমরা করেনি, জীবনে হজ করেনি, জীবনে প্রথমবার আসবে এমন নয় যে দ্বিতীয়বার তৃতীয়বার, যাক একবার গিয়েছি হজ পরজ আদায় হয়ে গেছে, এখন নফল ওমরা একবার আদায় হয়ে গেছে, এখন নফল এমন বিষয় না, এমন হলে তো কোন ব্যাপার ছিল না, যাক বলতাম না কিছু, কিন্তু কথা জীবনে প্রথম যাবে আর তারপর তার সামনে মক্কাতুল মুকাররমা আসা, আল্লাহর ঘরে আসা, মসজিদ নববীতে আসা, আর আরেকটা হচ্ছে আমেরিকা যাওয়া, প্রথম খানে আমার সামনে তো মাশাআল্লাহ ওয়াদা করে নিল আর ঠিক আছে, আর তারপর দু তিন দিন পরে একজনের কাছে খবর পাচ্ছে বলছে না ও ক্যান্সেল করেছে, বলছে আমেরিকা যাবে আগে। আমি বললাম যে আল্লাহ সব মানুষকে তৌফিক দেবে না, সকলকে আল্লাহ হজ করার তৌফিক দেবে না, কাবা ঘরের জিয়ারতের তৌফিক দেবেন না, কখনো আল্লাহ পাক এরকম তৌফিক দেবেন না, আল্লাহ পাক মানুষের অন্তর অবস্থা ভালো জানেন, যে যদি তোমরা এগুলিকে ভালোবাসো বেশি, অমাসাকেন এবং বাড়িঘরকে ভালোবাসো, অনেকে চাই সুন্দর সুন্দর বাড়ি করব, তার দাও না যেটা খুব পছন্দ করো, সকলে ভালো বাড়ি চাই, আহাব্বা ইলাইকুম মিন আল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহ এবং রসুলের চাইতেও বেশি এই বিষয়গুলি এই ব্যক্তি এবং বস্তুরা যদি বা ব্যক্তি এবং বস্তুগুলি যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায় আল্লাহ এবং রসুলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে, ফাতা রাব্বাসু তাহলে অপেক্ষা করো, আল্লাহ কি বলছেন তাহলে অপেক্ষা করো, যদি আমাকে আপনাকে হ্যাঁ বস যদি বলে, কফিল যদি বলে মালিক, হ্যাঁ অথবা আপনার জিএম যদি বলে যে থামত, হ্যাঁ আনাফি সুফ আপনাদের ভাষায় বলছি, আমি তোমাকে দেখছি তাই না, আমি তোমাকে দেখছি অথবা দেখাচ্ছি, তাহলে আপনার ঘুম হারাম হয়ে যায়, হবে না, হবে না, শেষ, চাকরি শেষ, এক্সিট, ফাইনাল এক্সিট তাই না, সুবহানাল্লাহ। আর আল্লাহ ওই ভাষাটা বলছেন কোনো পরোয়া নেই, ফাতারাব্বাসু থামো অপেক্ষা করো, আল্লাহ বলছেন যদি এইগুলি আল্লাহ এবং রসুলের ভালোবাসার উপর প্রাধান্য পেয়ে যায় তাহলে থামো, আল্লাহর হুকুম আসছে, আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সাল আসছে, আল্লাহর আজাবের প্রতীক্ষায় থাকো। সূরা তওবা আয়াত নম্বর 24 বলছিলাম যে ভালোবাসা এক নম্বরে আল্লাহ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী মুসলিমের আরেকটি হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসুন মান কুননা ফি, তিনটি বৈশিষ্ট্য রয়েছে, গুণ রয়েছে, এই তিনটি বৈশিষ্ট্য গুণ যদি থাকে মানুষের মধ্যে, মুসলিমের মধ্যে, ওয়াজাদা বিহিন হালাওয়াত আল ঈমান, তাহলে ঈমানের স্বাদ অবশ্যই পাবে, এই তিনটি গুণ আপনার মধ্যে থাকতে হবে, ভালো গুণ, তাহলে ঈমানের একটা স্বাদ আছে, মজা আছে, সেই মজা আপনি পাবেন। অধিকাংশ মুসলিম ঈমান ইসলামের কোন মজা পায় না, বরং ঈমান ইসলাম কিনে লজ্জায় পড়িয়ে যাচ্ছে, হ্যাঁ আরে মুসলিম চিনে নিবে, বুঝে নিবে, বুঝতে দিতে চান না আপনি, হ্যাঁ বোঝা যায় না, এয়ারপোর্টে বসলে চেনা যায় না কোনটা মুসলিম, হ্যাঁ স্টেশনে গেল চেনা যায় না কোনটা মুসলিম, বাস স্ট্যান্ডে গেল চেনা যায় না কোনটা মুসলিম, দোকানপাটে মার্কেটে ঘুরলেও শহরে সিটিতে ঘুরলেও চেনা যায় না কোনো মুসলিম, পরিচয় দিতেও চায় না, অধিকাংশ মুসলিম পরিচয় দিতে চায় না, অল্প কিছু লোক আছে ব্যতিক্রম, কারণ ইমানের স্বাদ পায়নি, ইমানের স্বাদ পেলে অবশ্যই পরিচয় দিত, বরং গর্ব করত। এই তিনটি গুণ যদি থাকে তাহলে ইমানের স্বাদ পাবে, প্রথম গুণ শুনেন, প্রথম বৈশিষ্ট্য, أن يكون الله ورسوله أحب إليه مما سواهما আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে ওই মুসলিমের কাছে যেন সারা পৃথিবীর সমস্ত কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হন। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য, আল্লাহকে সবচেয়ে বেশি যে ভালোবাসবে এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি যে ভালোবাসবে সেই ইমানের স্বাদ পাবে। এটা হচ্ছে প্রথম গুণ। ইমানের স্বাদ পাওয়ার জন্য অন্তরে আল্লাহর ভালোবাসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সবচেয়ে বেশি হইতে হবে। ভালোবাসা অন্তরেই থাকে না, অন্তরে ভালোবাসা থাকলে তার বহিঃপ্রকাশ ঘটে। যে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে তার কিছু বাহ্যিক জাহির হয় না, ভিতরেই থাকে, প্রকাশ পায়। আপনি ছেলে মেয়েকে ভালোবাসেন, ওই জন্য ছেলে মেয়েকে হ্যাঁ মানুষ করার জন্য, পড়িয়ে শিক্ষিত করার জন্য, তাদেরকে সুস্থ রাখার জন্য, তাদেরকে ভালো খেতে দেওয়ার জন্য, তাদেরকে ভালো ঘর বাড়ি দেওয়ার জন্য। হ্যাঁ, আপনার স্ত্রী সম্ভব ছেড়ে দিয়ে দুই বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর, বরং দশ বছর পড়ে থাকছেন, এমন লোক পাবেন দশ দশ বছর ছুটি যায়নি। ওই মানুষ অল্প বেতনে চাকরি করে, কি জন্য এখানে পড়ে আছেন? আপনার স্ত্রী নেই বলছে, আছে ছেলে মেয়ে আছে, কি করবো ছেলে মেয়েদের জন্য তো পড়ে আছে। সুবহানাল্লাহ, এমনি পড়ে আছেন, আপনার যৌবন নেই, সারা যৌবনটা চলে গেল কার জন্য? এই যে ছেলে মেয়েগুলোকে ভালোবাসেন যে এরা একটু সুখে খাক, সেই জন্য এদেরকে একটু সুখী করার জন্য। তাহলে ভালোবাসা যদি অন্তরে থাকে তো সার বহিঃপ্রকাশ ঘটে, বাইরে তার আলামত পাওয়া যাবে, লক্ষণ পাওয়া যাবে যে সত্যি কে কাকে ভালোবাসে। আল্লাহকে যদি ভালোবাসেন সেটা আপনার কথায় কাজে প্রকাশ পাবে, এটা হচ্ছে বহিঃপ্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি ভালোবাসেন তাহলে কথায় কাজে প্রকাশ পাবে, এ হচ্ছে ইসলামের ভালোবাসা। জি হ্যাঁ, সেটা হচ্ছে আল্লাহ পাকের আদেশগুলি যত্নের সাথে আপনি মেনে চলবেন, রাসূলুল্লাহ আদেশ নিষেধগুলি যত্নের সাথে আপনি মেনে চলবেন, আল্লাহ এবং রসুলের নাফরমানি থেকে যথাসাধ্য বেঁচে থাকবেন, জেনে শুনে কখনো রসুলের নাফরমানি করবেন না, আল্লাহর নাফরমানি করবেন না, এটা হচ্ছে ভালোবাসার লক্ষণ। এবং শুধু তাই নাই, আল্লাহ এবং রসুলকে যদি সবচাইতে বেশি ভালোবাসেন তাহলে আল্লাহ পাক যেই দিন নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের জন্য রক্ত দিয়েছেন, দাঁত শহীদ করেছেন, সেই দিনকে আল্লাহর বান্দা পর্যন্ত, মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। যে আমি শুধু হ্যাঁ নবী ভক্ত হব না, আমি শুধু নবীর উম্মত হব না, আমি শুধু আল্লাহর বান্দা হব না, সমস্ত মানুষকে আল্লাহর বান্দা বানাব, আমি শুধু নামাজি হব না, সমস্ত মানুষকে নামাজি বানাব, আমি শুধু শিরক মুক্ত হব না, সমস্ত মানুষকে শিরক মুক্ত করব, আমি শুধু বিদাত মুক্ত হব না, সমস্ত মানুষকে বিদাত মুক্ত করব। জি, আল্লাহর দিনকে শক্তিশালী করব, আল্লাহর দিন কমজোর থাকবে না, আল্লাহর দিন দুর্বল থাকবে না, আল্লাহর দিনের কালেমাকে উঁচা করার চেষ্টা করব, এই চিন্তা থাকবে। বলছিলাম যে আল্লাহ এবং রসুল হ্যাঁ সারা পৃথিবীর সমস্ত কিছুর চাইতে বেশি তার কাছে ভালোবাসার পাত্র হবে, এটা হচ্ছে একটি। দ্বিতীয় গুণ হচ্ছে মানুষকে ভালোবাসবে, দুটোই ভালোবাসার বিষয় তিনটার মধ্যে। মানুষকে ভালোবাসতে হবে, তাহলে মানুষকে ঘৃণা করা ইসলাম শিখায় না, কি শিখায়? ভালোবাসা শিখায়। আইন ইয়াহিব্বাল মার আ মানুষকে ভালোবাসবে, কিন্তু কিসের ভিত্তিতে? লা ইয়াহিব্বুহু ইল্লা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবে। আল্লাহর সাথে যার যত সম্পর্ক গভীর তার সাথে আপনার ভালোবাসাও গভীর। জি, এ হচ্ছে ভালোবাসার মাপকাঠি। আল্লাহর সাথে যার যত সম্পর্ক মজবুত তার সাথে আপনার ভালোবাসাও মজবুত, এভাবে ভালোবাসা। কিন্তু আজকালকার দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার সম্পর্ক, দুনিয়ার যোগাযোগ, সুবহানাল্লাহ, এখানে থেকে তো বুঝতে পারছেন, এর চাইতে বেশি দেশে গেলে বুঝতে পারবেন, দেশের মানুষ পয়সা ছাড়া কিছুই ভালোবাসে না। যা দেখলাম, পয়সা ছাড়া কিছু ভালোবাসে না, পয়সাকে ভালোবাসে, পয়সাওয়ালাকে ভালোবাসে, সম্পর্ক কার সাথে? যাতে পয়সার খাতির আছে, পয়সার আশা আছে, লেনদেন আছে, তার সাথে, বাপ মায়ের সাথে তেমন না। ছেলে মেয়েদের সাথেও না, আত্মীয় স্বজনের সাথে না, ভাই বেরা ভাই বোনের সাথে তো না। হ্যাঁ, ভাই বোনের সাথে যদি টাকা পয়সার স্বার্থ থাকে, যেই ভাই বোনের সাথে টাকা পয়সার স্বার্থ আছে তার সাথে যোগাযোগ ঠিক আছে। তিন চার বোন পাঁচ বোন আছে, হ্যাঁ এক দু বোনের খবরই নেই, হয় গরিব আর না হইলে তাদের কাছে কিছু পাওয়ার আশা নেই, কিন্তু আর কারো কাছে ভালো পাওয়া যায়, ভালো খেতে পাওয়া যায়, ভালো কিছু আশা আছে, হ্যাঁ পয়সার আশা আছে, এটাই বস্তুবাদ। এই যে আজকাল যে একটি টার্ম বস্তুবাদ, এটা বস্তুবাদ, যে বস্তুকে ভালোবাসি আমরা, যে হ্যাঁ পয়সা ভালোবাসি আমরা, এই হয়েছে অবস্থা আজকাল মুসলিমদের। যেটা কাফেরদের চরিত্র ছিল সেটা মুসলিমদের চরিত্রে পরিণত হয়েছে। মানুষকে ভালোবাসবে কিন্তু কিসের ভিত্তিতে? লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবে। আল্লাহর জন্য যখন ভালোবাসতে শিখবেন তখন ইমানের স্বাদ পাবেন। তিন নম্বর গুণ হচ্ছে ওয়াই ইয়াকরাহ আন ইয়াউদা ফিল কুফর, কুফরিতে ফিরে যাওয়া এত ঘৃণা করবে। বাদান আন কাজাহুল্লাহ, যখন আল্লাহ রক্ষা করেছেন, হয় নন মুসলিম ছিল, গৈর মুসলিম ছিল, মুসলিম হয়েছে, নিউ মুসলিম হয়েছে, আর না হয় হ্যাঁ জন্মসূত্রে ইসলাম যখন পেয়েছি, আল্লাহ পাক এই নিয়ামত দান করেছেন যে বাপ মা মুসলিম, আমি হ্যাঁ বাই বার্থ মুসলিম হয়ে গেছি, তখন আর জীবনেও ইসলামের বাইরে কোথাও যাব অসম্ভব কথা, এটা আমার জন্য অসম্ভব। মাতৃভূমি ছেড়ে দিতে পারি, হ্যাঁ টাকা পয়সা ছেড়ে দিতে পারি, সবকিছু ছাড়তে পারি, কিন্তু ইসলাম ছাড়তে পারি না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুফরিতে ফিরে যাওয়া কে এত ঘৃণা করবে, যখন আল্লাহ রক্ষা করেছেন তাকে, যখন বাঁচিয়ে নিয়েছেন, কামা ইয়াকরাহ আন ইউকযাফা ফিন নার, যেমন আগুনে ফেলে দেওয়াকে কেউ মেনে নিতে পারে না। গায়ে যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে, নিজে থেকে কেউ আগুনে ঝাঁপ দেবে? দেবে? ঝাঁপ দেওয়া তো দূরের কথা, হাতের একটা আঙ্গুল রাখবেন, হ্যাঁ কয়েক ঘন্টা বা কয়েক বছর বা কয়েক মাস রাখা তো দূরের কথা, হ্যাঁ কয়েক মিনিট রাখবেন, ইচ্ছা করে কেউ রাখবেন না। আখেরাতে বিশ্বাস আছে, জান্নাতে বিশ্বাস আছে, জাহান্নামে বিশ্বাস আছে বলছেন, হ্যাঁ আর জানছেন ও যে কিয়ামতের দিনে প্রথম হিসাব পাঁচ অক্ত নামাজ সম্পর্কে, নামাজে যদি ফেল সবকিছুতে ফেল, সুতরাং নিশ্চিত জাহান্নাম। তাহলে কি করে একজন মুসলিমের সন্তান সাবালক সাবালিকা হওয়ার পরে বেনামাজি হইতে পারে? আশ্চর্য কথা, দুনিয়ার একটা প্রদীপের সামান্য একটু আগুন, তাতে যদি বলে শুধু আঙ্গুলের অগ্রভাগটা আপনি একটু রাখেন, বেশি না আপনি 10-20 সেকেন্ড রাখেন, কেউ চাইবেন না, অসম্ভব, আমি রাখতে পারবো না, না রাখবো না আমি। আর জাহান্নামের যাওয়ার জন্য প্রস্তুতি আছে, পাপ করে ফরজ অজেব ছেড়ে, নামাজ ছেড়ে ইত্যাদি ইত্যাদি, হারাম খেয়ে, হারাম দেখে, হারাম শুনে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। বলছিলাম যে ইমানের স্বাদ পাওয়া যাবে যদি আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ইমানের স্বাদ পাওয়া যাবে, মানুষকে ভালোবাসবেন কিসের খাতিরে? আল্লাহর খাতিরে। আল্লাহকে ভালোবাসে সে যেন তাকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে আল্লাহর সাথে তার সম্পর্ক খারাপ সে যেন আমার সাথে তার সম্পর্ক খারাপ। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পরে রাসূলুল্লাহ এর ভালোবাসা সম্পর্কে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস শুধু শুনাই। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল, বলছে কুননা মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর বিন খাত্তাব। সাহাবীরা বলছেন, আব্দুল্লাহ বিন হিশাম একজন সাহাবী, তিনি বলছেন আমরা নবী সাল্লাম সাথে ছিলাম, আর ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন। নবী সাল্লাম তাহলে কখনো কখনো সাহাবীদের হাত ধরে হাঁটতেন, হাত ধরে হাঁটা বা রাস্তাতে হাত ধরা তাহলে জায়েজ, হ্যাঁ আর জায়েজ তার সাথে সাথে ভদ্রতা পরিপন্থী নয়, ঠিক না? কিন্তু আমাদের সে আবার ওই ঘাড়ে হাত দেওয়া, গলায় হাত দিয়ে, ঘাড়ে হাত দিয়ে, এরকম ঘাড়ে হাত দিয়ে দুই দোস্ত হাঁটছে, এটা আমাকে অভদ্রই লাগে, এটা অভদ্রই লাগে দেখি। জি, আর ওই দেশ দেশে করে অভ্যাস, এখনো মাঝে মাঝে দেখা যায় দুইজন ঘাড়ে হাত দিয়ে মাশাআল্লাহ আস্তে হাঁটছে, মনে হচ্ছে যেটা বাংলাদেশ বা ইন্ডিয়ায়। তারপরে ওই হাঁটতে হাঁটতে হাত ধরে ফাকাল উমর ইয়া রাসূলুল্লাহ, উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইই ইল্লা মিন নাফসি, আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়জন একমাত্র আমার এই জানটা ছাড়া, আমার জীবনটা ছাড়া সারা দুনিয়াতে যে কেউ থাক না কেন সবার চাইতে বেশি প্রিয় হচ্ছেন একমাত্র আপনি, আমার স্ত্রী আমার ছেলে মেয়ে মা সকলের চাইতে বেশি প্রিয় আপনি, তবে নিজের জানটা সবচেয়ে বেশি প্রিয়। সত্য কথা বলেছেন, আমরা তো বাড়িয়ে কথা বলি, ওমর আজম তো বাড়িয়ে কথা বলেননি, তাই না? মানুষের জীবনটা যে কত প্রিয়। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনে ডুবছেন, আল্লাহ না করে এরকম হয়, কেউ এরকম ঘটনা ঘটছে, অথবা বাপ বেটা দুইজনেই ডুবছে, হ্যাঁ তখন বোঝা যাবে দুইজনে ফেসেছে, আল্লাহ না করে আগুন টাগুন লেগে যায়, তখন তখন বোঝা যাবে, তখন বোঝা যাবে না না না আমি মরি মরি আমার ছেলেটা থাক না, নিজের জান আগে বাঁচাতে চায় সকলে, নিজেকে সেভ রেখে সুরক্ষিত রেখে অন্যকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে। তার মানে কি, আমার জানটা বেশি প্রিয়, সেজন্য আমি নিজেকে সেভ রেখে হেফাজতে রেখে তারপরে উদ্ধার করার চেষ্টা করছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তাই বললেন যে আমার জীবন ছাড়া বাকি সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় হচ্ছেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, এটা তোমার ঈমানের জন্য পূর্ণতার জন্য যথেষ্ট নয়, হাত্তা আকুন আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত তোমার জান চাইতে বেশি আমাকে প্রিয় না মনে করবে। এটা আল্লাহর হুকুম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না? জি হ্যাঁ, আল্লাহ এবং রসুল সবচেয়ে বেশি প্রিয় হবে, তোমার জান চাইতে বেশি প্রিয় হবে, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে তোমার জান প্রাণ চাইতে বেশি প্রিয় না হব। ফাকাল লাহু উমর, উমর তখন তার ঈমানের নবায়ন করে তারপর বলছে ইয়া রাসূল আমি তো এটা জানতাম না, ফাইন্নাহু আল আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ এখন আপনি আমার কাছে আমার প্রাণের চাইতে বেশি প্রিয়, আমার প্রাণ চলে যাক আপনি বেঁচে থাকেন, আপনাকে আল্লাহ হেফাজত রাখো, আমার জান চলে যাক আমার জান আপনার জন্য উৎসর্গিত কুরবান। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন আল আনা ইয়া উমর, হ্যাঁ এখন হয়েছে, এখন তোমার ঈমান কামিল হয়েছে, এটা হচ্ছে পূর্ণ ঈমান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসে, ভালোবাসা ইসলামের ভালোবাসা হচ্ছে যেই ভালোবাসা আপনার মৌতের পরে কাজে আসবে সেই ভালোবাসা বাঁচতে হবে। এটা কোরআনে কারীম থেকে শুনেন, সূরা যুখরুফের আয়াত নম্বর 67 তে আল্লাহ পাক ইরশাদ করেছেন আল আখিল্লা ও বাদুহুম লিবাযিন আদুউন ইল্লা আল মুত্তাকিন, যারা দুনিয়াতে দোস্ত বন্ধু ছিল তারা কিয়ামতের দিনে একে অপরের শত্রু দুশ্মন হয়ে যাবে, ইল্লা আল মুত্তাকিন একমাত্র আল্লাহ ভীরুরা ছাড়া। তাহলে দুনিয়ার যে পার্থিব গরজে যে দোস্তি আর মহব্বত আর ভালোবাসা আছে এগুলি সব নষ্ট হয়ে যাবে, একমাত্র তাকওয়ার ভিত্তিতে যে ভালোবাসা আছে, যে গুনাহ থেকে বেঁচে থাকে তাকে ভালোবাসেন আপনি, যে নেকির কাজ করে তাকে ভালোবাসেন, এই মুত্তাকিনদের ভালোবাসা দুনিয়াতেও কাজে আসবে আর মওতের পরেও কাজে আসবে, কিয়ামতের দিনে বিচার দিবসে সকলে দুশ্মন হয়ে যাবে, দুনিয়াদারির যে ভালোবাসাগুলি ছিল সব দুশ্মন, কেউ কারো পরিচয় নেবে না, কিন্তু মুত্তাকিনরা একে অপরের সাথে পরিচিত হবে এবং তাদের এই ভালোবাসা দোস্তি বন্ধুত্ব কাজে আসবে, সূরা যুখরুফের আয়াত বলে। যারা অসৎ লোকদেরকে ভালোবেসেছে, সে অসৎ ধর্মীয় অসৎ হোক আর বিধর্মীয় অসৎ হোক, অসৎ তো আমাদের সামাজিক সংজ্ঞাতে, অসৎ কাকে বলা হয়, চোর ডাকাত হ্যাঁ খুনি তাই না, সমাজ বিরোধী কাজ করে, সামাজিক পাপে লিপ্ত, লুচ্চা জুয়া খেলে মদখোর, এগুলো হচ্ছে অসৎ তাই না? কিন্তু কবরে সেজদা করলে শুনেছেন কোনদিন যে অসৎ সবচেয়ে বড় অসৎ তো ওই যে শিরক করে ঠিক না, অসৎ, আচ্ছা যে বিদাত করে, বিদাত করে অসৎ, নবীর নাফরমান আছে ধর্মের নামে অসততা, জি অসৎ, এই এইগুলো তো আর বোঝানো হয় না, যার ফলে মনে করছেন যে দাড়ি দেখলেই এদিকে ক্যাম করছে, মিলাদ করছে, সবার হলো রুটি করছে, আর বিবাহে বহু বিদাত করছে ইত্যাদি ইত্যাদি। তারপরে সৎ সৎ কেন দাড়ি আছে সেজন্য সৎ, নজ পড়ে এখানে দাগ পড়ে গেছে সেজন্য সৎ না, সৎ না তাহলে সৎ। ওই জন্য বললাম অসৎ ধর্মী অসৎ, যারা ভুল ধর্ম পালন করে তারা অসৎ, ভ্রান্ত ধর্ম পালন করে, শিরক বিদাত ধর্ম। আর যারা আল্লাহর নাজিলকৃত দিন পালন করে না তারা অসৎ। আমাদের সমাজে বেনামাজি করেন, অসৎ শুনেছেন? শুন না, শুনবেন না, বেনামাজি ছেলে বেনামাজি, হ্যাঁ অসৎ না, কিন্তু একদিন মদ খেয়ে আসুক ছেলেটা অসৎ হয়ে গেছে, তাই না? একদিন জুয়া খেলে চলে এসছে, হ্যাঁ কয়েকশো টাকা হেরে চলে এসছে, শুনেছে জুয়া খেলেছে, আমার ছেলেটা তো অসৎ হয়ে গেল, সারা জীবন নজ পড়ে না, কিছুই বলেনি, বুঝে গেছে না? শোনেন নাই, আমার জুয়া মসজিদে, আমার তখন মাঝামাঝি ছাত্রজন মদিনায় ছিলাম অথবা তার আগে মাদ্রাসা ফারেক হয়ে গেছি, তখন জুমার খুতবা দিলাম, আর তারপরে গ্রামের একজন লোক বলছে যে সমাজের লোক সকলে থেমে যাবেন, আমার ছেলের বিরুদ্ধে বিচার আছে। গ্রামের ঘটনা, কি যে বিচার আছে আল্লাহ জানে, ভাবছি হয়তো নামাজও পড়ে না, হয়তো বেনামাজি বিচারটা দেবে হয়তো। তো বলছে যে বাপ তখন নামাজ তোমার শেষ হলো, সন্ন্যাস শেষ হলো, বিচার বসলো, বিচার কিসের বিচার তোমার ছেলের বিরুদ্ধে? বলছে আমার ছেলে জুয়া খেলছে, আপনারা বিচার করে দেন সবাই, গ্রামের লোক। আমি বললাম ওই গ্রামের যা মন্ডল মাতবর ছিল তাদেরকে বললাম, আর ওই ছেলের বাপকেও বললাম যে আপনার ছেলে তো জীবনে নামাজ পড়ে না, কখনো তো বিচার চাইলেন না। আর কি বলে, চুপ হয়ে গেল। গ্রামে এত লোক আছে কেউ অধিকাংশ নামাজ পড়ে না, তাদের তো বিচার কেউ চাইলেন না, কিন্তু এই এর বিচার কেন চাইলেন? বুঝতে পারছেন? ওদেরকে জিজ্ঞেস, বুঝতে পারছেন কেন বিচার চাইলেন? এর উত্তরটা দেব কি? আমি উত্তরটা নিজে থেকে দিই। আমি বললাম যে নামাজ পড়ে না, ওতে টাকা পয়সার ক্ষয়ক্ষতি দেখতে পাননি এতদিন, কিন্তু জুয়া খেলে যে হেরে আসবে, বাড়ি ঘরে সবকিছু চুরি করে নিয়ে যাবার হেরে আসবে, তো আর্থিক যে ক্ষয়ক্ষতি হবে বাপের, সেই জন্য বিচার চেয়েছেন। বুঝতে পারছেন না? বুঝিয়ে দিলাম ভালো করে। জি হ্যাঁ, বুঝিয়ে দিলাম। এই হলো অবস্থাটা আর কি। তো অসৎ লোকের সংজ্ঞা, ভুল সংজ্ঞা আমাদের সমাজে। কথা লম্বা হয়ে যাচ্ছে, ভালোবাসার কথা, ইসলামের ভালোবাসা, বাপ মাকে ভালোবাসা, আল্লাহ এবং রসুলের ভালোবাসার পরে কাকে ভালোবাসবেন? হ্যাঁ, বাপ মাকে ভালোবাসবেন, আর তারপরে ভালোবাসবেন আপনার বাপ মার, যেহেতু হক বেশি রয়েছে সেজন্য বাপ মাকে আগে উল্লেখ করলাম, না হলে উচিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রসুলগণের পরে সাহাবাই কেরামদের কথা, তাবেইনদের কথা, আইম্মাই কেরামদের কথা, ওলামাদের কথা। কারণ বাপ মা অনেক সময় হয়তো আপনাকে শুধু জন্ম দিয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন আর বাপ মা জন্মদাতা, কিন্তু আপনাকে জান্নাতের রাস্তা হয়তো দেখিয়েছেন কে? একজন আলেমে দিন, ঠিক না? তাহলে এই দিক থেকে যদি চিন্তা করেন, হয়তো এমন পরিবারে জন্ম নিয়েছেন যে বাপ মা আপনাকে হয়তো ওই জান্নাতের রাস্তা দেখাইতো না, হয়তো নামাজের শিক্ষা দিতই না, অতটুকু তার জ্ঞান নেই। তাহলে এই দিক থেকে অবশ্যই তাদের হক বেশি রয়েছে, মনে রাখবেন। এই জন্যই বলছি যে সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আইম্মাই কেরাম, ওলামাই কেরাম, তারা যে কোনো ইমাম হোক না কেন, চার ইমাম হন না কেন, আর হাদিসের ইমাম, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইত্যাদি যে কোনো ইমাম হন না কেন, আর বর্তমান যুগের যারা কোরআন সুন্নাহর আলেমরাই হন না কেন, যে কোনো আলেম মৃত অথবা জীবিত সকলকে ভালোবাসা, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। পীর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম থেকে বারা ইবনে আজিব সাহাবী বর্ণনা করছেন সহিহ বুখারী হাদিস, যে সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইয়াকুল আল আনসার লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন, আনসারীদেরকে একমাত্র মুমিন মুসলিমরাই ভালোবাসবে, ওয়ালা ইউবগিযুহুম ইল্লা মুনাফিক, আর আনসারীদের সাথে কেউ যদি বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, তো তারা হচ্ছে মুনাফিক। আনসারীদের সকলকেই কাফের বলা, গোমরা বলা, এটা হচ্ছে শিয়া রাফিজির ধর্ম। সুতরাং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কি বলেছেন? মুনাফিক বলেছেন। ভালো করে শুনেন, মুনাফিক, যারা সাহাবা কেন্দ্রকে গালমন্দ করে তারা হচ্ছে মুনাফিক। ভালো করে শুনেন, ফামান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ, যারা আনসারীদেরকে ভালোবাসবে, সাহাবায়ে কেরাম হচ্ছেন আনসারী, হ্যাঁ মুহাজিরিন এবং আনসার দুই দল, তাদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওমান আবগাযাহুম আবগাযাহুল্লাহ, আর যারা সাহাবায়ে কেরাম আনসারীদেরকে ঘৃণা করে, তাদের সাথে বিদ্বেষ রাখে, তাদের সমালোচনা করে, আল্লাহ তাদেরকে কি করেন, হ্যাঁ তাদের শত্রুতা রাখেন, বিদ্বেষ রাখেন, ঘৃণা করেন আল্লাহ পাক, আল্লাহ পাকের কাছে তারা ঘৃণিত। এইরকমই সহিবখত আর আয়াতুল ইমান হুব্বুল আনসার, ইমানের প্রমাণ দলিল হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা, ও আয়াতুল নেফাক, আর মোনাফেকির প্রমাণ হচ্ছে বুগুজুল আনসার, আনসারীদের সাথে দুশ্মনী রাখা, স্ত্রীকে ভালোবাসা, এটা হচ্ছে ইসলামিক ভালোবাসা। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান, বিয়ে করে আর খুব ভালোবাসেন, আপনি অন্তর খুলে ভালোবাসেন, কিন্তু সে ভালোবাসা হ্যাঁ যেন আল্লাহর ভালোবাসাই, রাসুলের ভালোবাসাই হ্যাঁ কি না করে, বাধা সৃষ্টি না করে। স্ত্রীর ভালোবাসায় ফজরে যেতে পারলেন না, হ্যাঁ বিছানা ছেড়ে চলবে, স্ত্রীর ভালোবাসায় বাপ মার হক আদায় করতে পারছেন না, স্ত্রীর বিনা হুকুমে টাকা দিতে পারছেন না বাপ মাকে, চলবে না, চলবে না, বাপ মার হক নষ্ট করে আল্লাহর হক নষ্ট করা হইল। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীর কে ভালোবেসেছেন না বসেননি, এবং নবী সাল্লামের স্ত্রীগণ সবচেয়ে বেশি রাসূলুল্লাহ ভালোবেসেছেন, স্বামী হিসাবে ভালোবেসেছেন, রাসুল হিসাবে ভালোবেসেছেন, এবং স্বামী হিসাবে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। স্ত্রীরা স্বামীকে ভালোবাসবে আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসবে, এটা হচ্ছে দীনে ইসলামের শিক্ষা। এই মর্মে বেশ কিছু হাদিস হয়েছে, তার মধ্যে একটি শুধু বলি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি নবী করিম সাল্লামের কাছে আসলাম, আসার পরে জিজ্ঞেস করলাম আইয়ুন নাসে আহাব্বু ইলাইকা ইয়া রাসূল আল্লাহ, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে কোন মানুষ সবচেয়ে বেশি প্রিয়, কাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? আমর ইবনে আস সম্পর্কে তার জীবনীতে লিখেছেন আলমারা, এই সাহাবীর জীবনীতে, যে তিনি অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু নবী সাল্লামের কাছে সাক্ষাৎ হলে হাসি মুখে কথা, আর নবী সাল্লাম উত্তম চরিত্র দেখিয়ে তার একটা ধারণা মনে হয় আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমাকে মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসেন নাকি, এই আশা নিয়ে একদিন জিজ্ঞাসা করে ফেলেন ইয়া রাসূলুল্লাহ, উনি ভাবছেন যে হয়তো আমার নামটা চলে আসবে সিরিয়ালে, হয়তো এক দুইয়ে চলে আসবে, এই চিন্তা ভাবনা করে জিজ্ঞেস করেছেন, বলছেন যে কে আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়, কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? নবী করিম সাল্লাম কোন লজ্জাবোধ করলেন না যে লোকে কি বলবে, এত বড় মানুষ আমি রসুল আর বলো আমার স্ত্রীকে ভালোবাসি, খারাপ না এই কথা মনে করলেন কি? তাহলে বোঝা গেল যে স্ত্রীকে যদি সত্যি ভালোবাসেন আর যদি কোথাও বলে দেন কারো সামনে, এটা কোন দোষের ব্যাপার না, আইব নয় এটি। বলছেন নবী সাল্লাম কাল আয়েশা, আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যখন তুমি জিজ্ঞেস করছো কোন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাহলে আমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসি, আয়েশাকে। আয়েশা কে? কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, ছোট স্ত্রী রাদিয়াল্লাহু আনহা। কুলতু আমর ইবনে আস বলছেন, তখন আমি বললাম মিনার রেজাল, আমি আসলে মহিলাদের কথা জিজ্ঞেস করি, পুরুষদের মধ্যে কাকে ভালোবাসেন? ভাবছেন যে পুরুষদের মধ্যে আমি চলে আসবো তো সিরিয়াল। মিনারে যার পুরুষদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? কাল আবুহা, তার বাপকে সবচেয়ে বেশি ভালোবাসে। তার বাপ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে। এই হচ্ছে ইসলামিক ভালোবাসা, এই ভালোবাসা ইসলাম শিখিয়েছে। তারপরে জিজ্ঞেস করেন আমি মাস, তারপর কাকে ভালোবাসেন পুরুষদের মধ্যে? কাল উমার, উমারকে ভালো। ফাআদা রেজাল, তিন নম্বর, তারপরে কাকে ভালোবাসেন? বলছে ফাআদা রেজাল, এরকম কয়েকজনের নাম হয়ে গেল লিস্টে, যখন পাঁচ সাত জন কি দশ জন হয়ে গেছে, দেখছেন যে আমার তো সিরিয়াল আসছে না, এখন আর বেজ্জতি হবে, আর জিজ্ঞেস করব না, আর জিজ্ঞেস করলেন না। ফাসাকাতা মাখাফাতাই, ফাসাকাতু মাখাফাতাই ইয়াজআলনি ফি আখিরিহিম, আমি তারপরে আর বেশি জিজ্ঞাসা করলাম না এই আশঙ্কায় যে আমি একবারে লাস্ট নাম্বার না পাই, গণাইতে গণাইতে সাহাবীদের লাস্ট নাম্বারে না চলে যাই আমি, এই জন্য আর কিছু জিজ্ঞেস করলাম না। সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। ছেলে মেয়েদেরকে ভালোবাসা, ছেলে মেয়েদেরকে ভালোবাসবেন, কিন্তু ছেলে মেয়ের ভালোবাসা যাতে করে আল্লাহ এবং রাসূলের ভালোবাসার উপর প্রাধান্য না পায় আর বাধা সৃষ্টি না করে। ছেলে মেয়েদের ভালোবাসায় সুদ খাচ্ছেন, চলবে? ছেলে মেয়েদের ভালোবাসায় অফিসার ঘুষ খাচ্ছে, বেতন দিয়ে তো হয় না, ছেলে মেয়েদের খরচ জুটে না, চলবে? ছেলে মেয়েদের ভালোবাসায় আপনি বেতন তো 1000 রিয়াল, এতে আর কি পোষাবে ছেলে মেয়ের? সুতরাং কফিলের কাছ থেকে চুরি করছেন, চলবে? হারাম। এগুলো হচ্ছে আল্লাহ এবং রসুল ভালোবাসা বাধা সৃষ্টি, হ্যাঁ, জান্নাতে যেতে বাধা সৃষ্টি। যদি আপনার ছেলে মেয়ের ভালোবাসা কি করে জান্নাতের পথে বাধা সৃষ্টি করে, ছেলে মেয়ের ভালোবাসা, অনেকে ছেলে মেয়েকে রোজা রাখতে দেয় না, হ্যাঁ, নামাজ পড়তে দেয় না, পরীক্ষার সময় যাক ফজরে যেতে হবে না, ছেলেটা এখনই রাত 12টা 1টা 2টার সময় ঘুমিয়েছে, পড়ে থাক, এখন থাক, এই কটা দিন পরীক্ষার দিনগুলো থাক, এরকম অনেক অযোগ্য বাপ মা আছে, রোজা রাখতে দেয় না, 15 বছর 16 বছর বয়স হয়েছে রোজা রাখতে দেয় না, এইরকম যাতে করে না হয়। এই মর্মে শুনেন, আকরা বিন হাবিস একজন বেদুইন ছিল, বেদুইন মানুষ, নবী সাল্লামকে দেখছেন যে ইয়াকাব্বিলুল হাসান, হাসান নবী সাল্লাম বড় নাতি, হাসানকে চুমু দিচ্ছেন। ফাকালা, তখন এই আকরা বিন হাবিস নতুন নতুন মুসলিম হয়েছে, ইসলাম কবুল করেছে মাত্র, আর বেদুইন মানুষ, ওরকম সব সভ্যতাও বুঝে নাই এরা, উটের সাথে থাকে, উটের ফলে আর কি শিক্ষা বা সভ্যতা শহরে বাজারে থাকলে বোঝা যায়, বা নবী সাল্লাম সাহাবাই কেরামদের সংসর্গে থাকলে। বললেন, ইন্নালি আশারাতে মিনাল ওয়ালাদ, আমার 10টা ছেলে সন্তান আছে, মা কাব্বাল তো ওয়াহিদ, জীবনে কাউকে চুমা দিনি, আর আপনি এত বড় মানুষ, নবী রসুল, আর আপনি নাতিকে চুমা দিচ্ছেন, আমি তো আমার ছেলেদেরকে জীবনে চুমা দিই। হ্যাঁ, অনেকে এরকম আছে, হ্যাঁ, নিজেকে বাঘের মতো মনে করে বাড়িতে, ওই যে ছেলে মেয়েদেরকে যদি আদর করি তো ছোট হয়ে যাবো, ছেলে মেয়েদেরকে স্নেহ করলে ছোট হয়ে যাবো, তখন সবসময় মিলিটারি মেজাজে থাকে বাড়িতে, সেগুলো মিলিটারি মেজাজে, তাই না? না না, এটা ভালো কাজ, এইভাবে ছেলে মেয়েরা বিদ্রোহী হয়ে যাবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা শুনলেন যে 10টা ছেলে আছেন, কাউকে জীবনে চুমা দেনি, আর আপনি চুমা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন শোনো, মাল্লা ইয়ারহামলা, যে দয়া করতে জান না তার উপর দয়া করা হয় না। যে কার উপরে দয়া করে না, যে মানুষের উপরে দয়া করে না, ছেলে মেয়েদের মায়া করে না, তাদেরকে ভালোবাসে না, ভালোবাসলে মায়া করলেই তো দয়া হয়, হ্যাঁ, দয়া আর মায়া, যে ছেলে মেয়েদের মায়া করে না, ভালোবাসে না, তার উপর আল্লাহরও মায়া হয় না, লায়ুর হাম, আল্লাহর রহম হয় না। এইরকম ইসলামের ভালোবাসা হচ্ছে আপনি নিজের জন্য যেটা ভালোবাসবেন, যে কোনো মুসলিমের জন্য এটা ভালোবাসবেন। আপনি নিজের জন্য টাকা পয়সা ভালোবাসছেন না, বাসছেন না, অন্যর টাকা পয়সা হোক, নিজের জন্য সুস্থতা ভালোবাসছেন না, অন্য সুখে থাক, সুস্থ থাক, ঠিক না? আপনি যেমন চান যে আমার কেউ বদনাম না করে, আমার মান সম্মান ইজ্জত নষ্ট না হয়, এটা ভালোবাসেন না, বাসেন না, কারো মান সম্মান নষ্ট করবেন না, আপনি মানহানি করবেন না, গীবত করবেন না, আর কাউকে ছোট করার চেষ্টা করবেন না। হ্যাঁ, আপনি যেমন চান যে আমাকে কেউ যেন গাল না দেয়, কাউকে কোনো মানুষকে গাল মন্দ করবেন না আপনি, এইভাবে যত পারেন বলতে পারেন আপনি। এর উদাহরণ এই হাদিসের, লা ইউমিনু আহাদু হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, অতক্ষণ পর্যন্ত খাঁটি মমিন মুসলিম হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মমিন মুসলিম ভাইয়ের জন্য ওটাই না ভালোবাসবে যেটা নিজের জন্য ভালোবাসে। এইরকমই ইসলামের আরেক ভালোবাসা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসবে। আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসা আবার কি বলেন? আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসা কি? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, সাবধান, আল্লাহর সাথে সাক্ষাতের অর্থ কি? দেখা করা, কিন্তু মেলাদিন থেকে, হ্যাঁ, জানাতে যাওয়া, না না, আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে যে মরণের সময় চলে আসলে রেডি, হ্যাঁ, হাহাকার নয়, হাই চলে যাবে এখনই, এখনই, এখন আমার ছেলে মেয়ে ছোট হয়ে আছে, আর এখন আমার তো বয়স 50-60 হইল, আমি 80-90-100 থাকতে চাই। আল্লাহর সাথে মোলাকাত মানে হচ্ছে মতের যদি মুহূর্ত চলে আসে তো আপনি পেরেশান হবেন না, বিছানায় পড়ে থাকলে কান্না শুরু হয়ে যায়, আর বাঁচবো না, মরে যাব, কান্নার শেষ নেই, দুনিয়ার মায়াতে, স্ত্রীর মায়াতে, আর ছেলে মেয়েদের মায়াতে। তো আল্লাহর সাথে মোলাকাত করতে চান না, ছেলে মেয়ে আর দুনিয়ার সাথে বেশি মোলাকাত করতে চান? জি হ্যাঁ, তা আল্লাহর সাক্ষাৎ কি? এখানে ইমানের পরীক্ষা আছে। জি হ্যাঁ, অনেক সময় মুসনাদ আহমদে কি হাদিস আছে, অনেক সময় আপনি বেঁচে থাকতে চাইছেন কিন্তু আপনার মত বেঁচে থাকার চাইতে ভালো, কিন্তু আপনি বুঝেন না, হতে পারে বেঁচে থাকলে আপনি ইমান হারা হয়ে যেতে পারেন, এমন পরিস্থিতি হয়ে যাবে যে আপনি ইমান আর টিকে রাখতে পারছেন না, আর এই সময়টা আছেন অনেক ভালো অবস্থায় আছেন, জান্নাতে যাওয়া এই সময় যদি মত চলে আসে জান্নাতে যেতে পারবে না, কোনটা ভালো? দশ বছর পর কুফুরের অবস্থায় মরা ভালো না এখন ইমান অবস্থায় মরা ভালো? এখন ইমান অবস্থায় মরা ভালো। এই মর্মে সহিহ বুখারী মুসলিম হাদিস হয়েছে, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহও তার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসে। অমান কারে হালিকা আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, আমি যেতে চাই না আমি আল্লাহর সাথে মোলাকাত করব না, আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, আল্লাহ চায় না যে সে আসুক আমার সামনে। সুবহানাল্লাহ, কখন এটা সাহাবীরা এই প্রশ্ন আপনাদের প্রশ্ন জাগবে, ওই প্রশ্নটা চোদ্দশো বছর আগে নবী সাল্লামকে সাহাবীরা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো সকলে মতকে ভয় করি, কে মরতে চাই? হ্যাঁ সকলে বেঁচে থাকতে চাই। বলছেন কালাত আয়েশা আও বাজাজু আছে নবী সাল্লাল্লাহু আলাইহি বিবি আয়েশা অথবা অন্য কোন স্ত্রী বলছেন, ইন্না লানাকরাহুল মত, আমরা সকলেই তো মতকে ঘৃণা করি, কেউ তো মরতে চায় না, কেউ আছে যে মরতে চায় তাড়াতাড়ি মরে যে আল্লাহর কাছে চলে যাব, কেউ চাবে সবাই চাবে যে একটু বাঁচি একটু বাঁচি যতটা পারি বাঁচি। কারা লাইসা যালিক যাকে, এইটা হচ্ছে এই হাদিসের অর্থ নয়, ওয়ালাকিন্নাল মুমিন ইযা হাযারাহুল মউত, মুমিনের যখন মউতের মুহূর্ত ঘনিয়ে আসে আর বাঁচবেন না, এমন রোগ হয়েছে যে আর বাঁচা যাবে না হয়তো, অথবা মৌতের ফেরেশতাকে দেখতে পেয়েছে তারপর মরতে চান না, তারপর মরতে চান না, হ্যাঁ আরো বাঁচতে চাই আরো বাঁচতে চাই, এইরকম অবস্থা। যখন মৌত আসে মমিনের বুশরা বি রিদওয়ানিল্লাহ কারামাতি, তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যে তার মর্যাদা রয়েছে তার সুসংবাদ শোনানো হয়, ফেরেশতারা সুসংবাদ দেয় যে তোমার জন্য সুসংবাদ রয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এই কথা বলা হয়। তখন আল্লাহর কাছে যাওয়াই আগ্রহী হয়ে যায় যে আমি আর দুনিয়া থাকতে চাই না, আমার স্ত্রী ছেলে মেয়ে আর ধন দৌলত এসব ব্যবসা এসব চাই না, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ চাই। আল্লাহ তখন ভালোবাসে যে আমার বান্দা আসুক তাড়াতাড়ি, ওকে নিয়ামত দেব। আর অসৎ বান্দা ওয়াইনাল কাফিরা, অসৎ পাপিষ্ট কাফির ইযা হুযিরা, যখন তার মৌতের মুহূর্ত ঘনিয়ে আসে আর আল্লাহর আযাব ফেরেশতা দেখে নেয়, বুশরা বি আযাবিল্লাহ উকুবাতি, আল্লাহর আযাব এবং শাস্তির যখন তাকে সংবাদ দেওয়া হয়, বুঝতে পারে আর উপায় নেই জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে। ফালাইসা শাইউন আকরাহা ইলাইহি মিম্মা আমামাহু, সামনে যেদিকে যাচ্ছে যেদিকে যেতে বাধ্য এখন, সেটা তার জন্য বড়ই ঘৃণার বিষয় হয়ে উঠে যে ইস এত কষ্টে আমাকে যেতে হবে, এত বড় শাস্তি যেতে হবে, আমি যাব না। কারিহা লিকা আল্লাহ, তখন আল্লাহর সাথে মোলাকাতকে ঘৃণা করে না আমি যাব না, কারিহা আল্লাহ লিকা আল্লাহও তাকে দেখতে চাই না, আল্লাহ তাকে দেখতে চাই না। মনে রাখবেন যে ইসলাম সবসময় ভালোবাসার জন্য উৎসাহিত করেছে, ইসলাম যেভাবে ভালোবাসার জন্য উৎসাহিত করেছে কোন দিন ধর্মে তৈরি করা হোক অথবা যেগুলি আল্লাহর নাজিলকৃত দিন ধর্ম ছিল মুসা ঈসা আলাইহিস সালাম তাদের ধর্ম, বা যেগুলি আসমানি দিন ছিল কিতাব ছিল কিন্তু সেগুলি রহিত হয়ে গেছে, কোন ধর্মে এইভাবে উৎসাহিত করা হয়নি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস হয় যে কোন মানুষ যদি কাউকে ভালোবাসে তো জানিয়ে দেবে, ইযা আহাব্বা রাজুল আখাহু ফালইউখবির আন্নাহু ইউহিব্বু, যে আপনাকে আল্লাহর জন্য আমি ভালোবাসি। আপনাকে কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি, পয়সার জন্য না দুনিয়ার গরজে নয়। আরো ভালোবাসা বাড়ানোর পদ্ধতি শেখানো হয়েছে, লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমেনু, যতক্ষণ মুমিন মুসলিম না হবে জান্নাতে যেতে পারবে না, আর অতক্ষণ ওয়ালা তুমেনু হাত্তা তাহাবু, অতদিন মুমিন মুসলিম হতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে। আর ভালোবাসা কেমন করে বাড়বে? আল্লাহ আদুল্লকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, এমন কিছু বলে দেব কি বিষয় সেটা যদি করো তাহলে কি হবে? ভালোবাসা বৃদ্ধি পাবে, একে অপরকে ভালোবাসতে পারবে। সেটা কি? আফসুস সালামা বাইনাকুম, বেশি বেশি সালাম দাও, ভালোবাসা হবে স্বাভাবিক, যে যাকে যত বেশি সালাম দেয় তার সাথে তত বেশি খাতির জন্মায়। আর দেখা সাক্ষাৎ হলো একবার সালাম দিয়ে দিলেন আর বাকি দিচ্ছেন না, আর যতবার দেখা হচ্ছে ততবার সালাম, স্বাভাবিক একটা ভালোবাসার জন্মিবে, স্বাভাবিক একটা ভালোবাসা হবে তার। আর একটি বিষয় বলে শেষ করবো, সেটা হচ্ছে ইসলামের ভালোবাসাটা অত্যন্ত ব্যাপক ভালোবাসা। এই ব্যাপক ভালোবাসাগুলি বলতে গিয়ে এতগুলি ভালোবাসার কথা বললাম, সেটা একবারে সীমিত সংকীর্ণ ভালোবাসা নয় যে শুধু মহিলা পুরুষের ভালোবাসা, পুরুষ মহিলার ভালোবাসা, আর সেটাও আবার চরিত্রহীনতার ভালোবাসা। যুবক যুবতীর ভালোবাসা, বিনা বিবাহে বিবাহের আগে থেকে ভালোবাসা, এইসব হচ্ছে হারাম ভালোবাসা, এগুলি হচ্ছে নোংরামি, এগুলি হচ্ছে নিকৃষ্ট চরিত্রের মানুষের কাজ, এগুলি কোন অসৎ মানুষের, তো ইসলামের কথা নাই। একজন রুচিশীল মানুষ হিসাবে অমুসলিমও কখনো এইরকম নোংরামি করতে পারে না, যেই নোংরামি আজকাল হচ্ছে ভালোবাসার নামে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিষাক্ত পরিবেশে। এবং এই ভালোবাসা দিবসে যে সব নোংরামি হচ্ছে এগুলি আসলে ভালোবাসা নাই, এগুলি হচ্ছে ইজ্জত হরণ করা, এগুলি হচ্ছে ইজ্জত নিয়ে ছেলেমিনি খেলা করা। আর অধিকাংশই ক্ষেত্রে খবর আপনারা পাচ্ছেন যে একটু স্বাদ চেখে নিল আর তারপরে তখন উধাও হয়ে গেল, কিন্তু স্বাদ চেখে নিয়ে ইজ্জত নষ্ট করে দিয়ে উধাও হয়ে গেল। আর এসব কারণেই কত যে আত্মহত্যা হচ্ছে আর কত যে অবৈধ যারো সন্তান জন্মাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলমিন এসব অনিষ্ট থেকে যেন হেফাজতে রাখেন, এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যেইভাবে আর যাকে ভালোবাসার নির্দেশ দান করেছেন ওইভাবে ভালোবাসার তৌফিক দান করেন, আর ওদেরকেই ভালোবাসার আল্লাহ পাক তৌফিক দান করেন যাদেরকে আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন। আর যেসব কথা কাজকে আল্লাহ পাক ঘৃণা করতে বলেছেন, যেসব ব্যক্তি বস্তুকে আল্লাহ পাক ঘৃণা করতে বলেছেন সেগুলিকে ঘৃণা করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন দিনের উপর কায়েম রাখেন, আল্লাহ পাক রবে আমাদের রুজিতে যেন বরকত দান করেন, আল্লাহ পাক রবে আমাদের পারিবারিক ভালোবাসা যেন মজবুত করেন, আল্লাহ পাক আমাদের মুমিন মুসলিমদের ভালোবাসাকে মজবুত করেন, আল্লাহ পাক রবে দিনকে ভালোবাসার তৌফিক দান করেন, দিনের রসুলকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি দিন নাজিল করেছেন দিন ইসলাম তাকে সবচেয়ে বেশি ভালোবাসার আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।